বন্দে গুরুপদ্বন্দ্বম ভক্তবৃন্দসমন্বিত শ্রীচৈতন্য প্রভু বন্দে নিত্যানন্দসহোদিত শ্রীনন্দনন্দন বন্দে রাধিকা চরণোদয়ম গোপীজন সমায়ুতম বৃন্দাবন মনোহর বাঞ্ছাকল্পতরুশ্চ কৃপা সিন্ধুবচ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যত কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম বৃন্দাবৈ তুলসীদেব বৈ পিয়া বৈ কেশবশ্চ কৃষ্ণভক্তিপদে দেবী সত্ত্ববত্যয়ী নমো নমঃ নারায়ণ নমস্কৃত নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ো মুদীরে সংকীর্তনে কৃষ্ণ কথোপদেশে গৌরীয় পত্রস্য প্রকাশনে চ সদানুরক্ত গুরুভক্তিযুক্ত ভক্তি প্রমদাক্ষ জগদ্বরুণ ধৈর্যম সদা পরিভবগ্নমভীষ্টদোহম তীর্থাস্পদম শিববিরিঞ্চিনুতম শরণ্যম ভীতাতিহম পুনতপালভবদ্বীপূতম বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম ত্যক্তাদুস্তজ্জ সুরেপ্সিতরজ্জলক্ষ্যম ধর্মীষ্ট আর্য বচসা জদগাদুরণ্যম মায়ামিগদৈতেপ্সিতম বধাবদ বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম যৎপাদপল্লবনখচন্দমনিচ্ছটায় বিস্ফুরজিত কিমপি গোপবধূ স্বদর্শী পূর্ণানুরাগরসাগর সারমূর্তি সারাধিকাময়ী কদা কৃপাং করোতি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ সিয়দ্বৈত গদাধর শিবসাদি গৌরভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ সিয়দ্বৈত গদাধর শিবসাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম রাম রাম হরে আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতো সংকীর্তনৈকপিতরো কমলায়তাক্ষ বৈশাম্বরো দ্বিজবরো যুগধর্মপালো বন্দে জগৎপ্রিয়করো করুণাবতারো হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম রাম রাম হরে নমামি গঙ্গে তব পাদ পঙ্কজম সুরাসুরৈর্বন্দিতো দিব্যরূপম ভুক্তিং চ মুক্তিং চ দদাসি নিত্যম ভাবানুরূপেণ সদা নরানাম গঙ্গা তরঙ্গ রমণীয় জটা কলাপম গৌরী নিরন্তর বিভূষিত বাম ভাগম নারায়ণ প্রিয়মনঙ্গ মদাপহারম বরানসী পুরপতি ভজবীশনাথম বাগীসজস্বদনে লক্ষ্মীর্যশ্চ বক্ষসি যস্যাস্তি হৃদয় সম্বিত ত্বং নৃসিংহমহং ভজে হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম হরে। ভজে ভজৈকমণ্ডনম সমস্ত পাপ খণ্ডনম, ভজে ভজৈকমণ্ডনম সমস্ত পাপ খণ্ডনম, সভক্ত চিত্তরঞ্জনম সদৈব নন্দনন্দনম। ভজে ভজৈকমণ্ডনম সমস্ত পাপ খণ্ডনম, ভজে ভজৈকমণ্ডনম সমস্ত পাপ খণ্ডনম, সমস্ত পাপ খণ্ডনম। শিশির ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর কোনোদিন চিত এবং জড় সমন্বয়বাদকে প্রশ্রয় দেন নাই। প্রাতকালীন অধিবেশনে কিছু আলোচনা হয়েছিল, শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জীবনে কোনোদিন চিত এবং জড় সমন্বয়বাদকে প্রশ্রয় দেন নাই। কথার মানেটা বুঝলাম না, চিত কাকে বলে জড় কাকে বলে এটাই তো বুঝি না। যতক্ষণ পর্যন্ত চিত বস্তুকে জড় বস্তুর থেকে আলাদা করে কেউ চিনতে না পারে বুঝতে না পারে, ততক্ষণ পর্যন্ত তার কোনো রকম ভগবত রাজ্যের অনুসন্ধান নেওয়া সম্ভব না। আমি ভগবানের ভজন করব, আবার মায়ারও ভজন করব, সংসারের সব এই সব করব, আবার ভগবানের ভজন করব, এটা হয় না। ভগবত ভজন বিষয়টা বোঝাতে গিয়ে প্রভুপাদ জানিয়েছেন আমার মতো নির্বোধকে, বলছেন যারা ভাবছেন যে ভগবান আমার কাছে এসো দয়া করে এসো, আমি সবই করছি জগতে, আবার ভগবানকেও বলছে ভগবান একটু এসো আমার কাছে। প্রভুপাদ মজা করে বলছেন ওরা বলছেন ভগবানকে ভগবান একটু মায়া মিশিয়ে এসো, এমনি এসো না, এমনি এসো না, একটু মায়া মিশিয়ে এসো, মায়া মিশিয়ে এলে আমি ধরতে পারবো, নাহলে পারবো না। কিন্তু ওরা জানে না ভগবত রাজ্যে মায়া মেশানো বলে কোনো কথা নেই, মায়ার সঙ্গে মিশিয়ে ফেললে পরে, মায়ার সঙ্গে যদি ভগবানকে মিশিয়ে ফেলে কেউ ডাকে আমি মায়াও রাখবো আবার ভগবানকেও ডাকবো। শাস্ত্রে সকালবেলা আলোচনা করেছিলাম এটা অ্যাবসার্ড, এটা হয় না, এটা হয় না কখনো। কারণ মায়া যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার, মায়া সেখানে অধিকার প্রাপ্ত হয় না যেখানে ভগবান স্বয়ং আছেন। অপ্রাকৃত জগতের যে ভগবানের চিন্ময় বিলাস, এই সম্বন্ধে প্রাকৃত জগতের যারা বিচরণ করছেন তাদের যদি একটু ভুল ধারণা হয়ে যায় এটা জড় জগতের মতো কোনো একটা বিষয় বটে, তাহলে সেখানে খুব বড় ক্ষতি হয়ে যাবে। যার জন্য এতগুলো কথা আমাকে ব্যয় করতে হয়েছে, আরও বেশি কথা বলতে হবে যখন সেখানে ভগবানের পঞ্চধ্যায়, যেখানে ভাগবতী মহাপুরাণের রাস পঞ্চধ্যায় শুরু হবে, সেখানে আমি তো অত্যন্ত বিজ্ঞানভিত্তিকভাবে আলোচনা করার চেষ্টা করব। অনেক কথা সকাল প্রাতকালীন অধিবেশনে আলোচনা করতে করতে আমরা দেখেছিলাম, সেখানে ভগবান গোকুলেতে অদ্ভুত অদ্ভুত সব লীলা করেছিলেন, অদ্ভুত অদ্ভুত সমস্ত লীলা। সেখানে যমুনার তীরে মৃত্তিকা ভক্ষণ মাটি খেয়েছিলেন, সেই সব মৃত্তিকা ভক্ষণ লীলা থেকে আরম্ভ করে আরও অনেক কিছু প্রচুর রমণ রীতিতে তিনি সবসময় খেলা করতেন, ধুলায় ধসরিত অঙ্গ। রমণ রীতি বলে জায়গা আছে গোকুলে, সেখানে ভগবান যমুনার কুলেতে সবসময় গোয়াল বাল সেই ছেলেগুলোকে নিয়ে সবসময় খেলতেন, বলরাম কৃষ্ণ সবসময় খেলতেন। যেখানে দুর্বাসা মুনি একবার এসেছিলেন তাকে দেখতে, আমি শুনেছি এই কীরকম দেখে আসি একটু, এ কি নন্দের ছেলে নাকি সত্যি সত্যি ভগবান, এই সব পরীক্ষার কথা লেখা আছে, গর্গমুনি এসব লিখেছেন। ব্রহ্মাণ্ড ঘাটে যে মৃত্তিকা ভক্ষণের লীলা, সেখানে আমরা দেখেছি মৃত্তিকা ভক্ষণ করেছেন ভগবান, সেটাও উদ্দেশ্য আছে। যখন সমস্ত বালকগণ যশোদামাকে নালিশ করেছেন যে ও মাটি খাচ্ছে, তখন পরিষ্কার বলে দিচ্ছে আমি খাইনি, আমি মাটি খাইনি। যখন বলদাউজি বলছেন হ্যাঁ খেয়েছে মা, মাটি খেয়েছে, বলছে খোল মুখ, মুখ খোল এক্ষুনি। মুখ যখন খোলা হলো বলছে দেখো আমি মাটি খাইনি, দেখা গেছে মুখের মধ্যে অনন্ত ব্রহ্মাণ্ড, অনন্ত ব্রহ্মাণ্ড সেই গোপালের এই ছোট্ট মুখের মধ্যে অনন্ত ব্রহ্মাণ্ড দর্শন দিলেন। শুধু তাই নয়, যশোদামা নিজেকেও দেখছেন, কিন্তু ঐশ্বর্য শিথিল প্রেমে নাহিম নহিমর প্রীত, ঐশ্বর্য বাড়িয়ে দিলে প্রীতি কমে যাবে, সেই জন্য ভগবান কি করলেন তাদের হৃদয়েতে ওই যে মুখের মধ্যে একটা বাচ্চার ব্রহ্মাণ্ডকে দর্শন করার চারটিখানি কথা না, সেটা দেখার পরেও যশোদামার হৃদয়েতে কোনো ঐশ্বর্য এলো না। তিনি বললেন এই বাচ্চাটাকে বোধহয় ভূতে ধরেছে, তা নাহলে এরকম কী দেখলাম মুখের ভেতরে, বলে কি করলেন আবার সেই গৌশালায় নিয়ে গিয়ে গোমাতার ল্যাস দিয়ে এরম ঝাড়াতে, আমি ওম কৃষ্ণায় নমঃ বাসুদেবায় নমঃ মধুসূদনায় নমঃ নৃসিংহায় নমঃ, ভগবানের মন্ত্র দিয়ে ভগবানকেই ঝাড়ছে। একে বলে ব্রজবাসীর ভালোবাসা। এটা জগতের কেউ এসব অনুভব করতে পারবে না, জগতের কেউ জানবে না এটা কী ভালোবাসা, যেখানে এইসব ঐশ্বর্য সমস্ত কিছু দেখছেন, দেখেও বলছেন যে না এটা আমার গোপাল, আমাদের আমাদের কৃষ্ণ। এইভাবে আমরা দেখলাম ব্রহ্মাণ্ড ঘাটের লীলা আদি সমস্ত কিছু, রমণ রীতি, তারপর একের পর এক কৃষ্ণ আবির্ভাবের পর থেকে পুতনা থেকে আরম্ভ করে শকটাসুর, তারপরে তৃণাবর্ত, এত সব আক্রমণ হওয়ার পর ব্রজবাসীরা অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন, বললেন আর গোকুলে আমাদের থাকা উচিত নয়, কারণ গোকুলের ভেতর গোকুলেতে এই বাল কৃষ্ণকে মারবার জন্য বিভিন্ন রকম রাক্ষস দৈত্য এইসব আসছে, এখানে আমরা কৃষ্ণকে ভালোবাসি, কৃষ্ণকে এখানে রাখা যাবে না, চলো আমরা বরঞ্চ চলে যাই। কোথায় যাবো, এত সুন্দর জায়গা গোকুল বলে জায়গা, চারিদিকে সবুজ যমুনার কূল, কি অপূর্ব গোকুল, গোকুলের এই অপূর্ব মনোরম দৃশ্য, গোকুলের অপূর্ব মনোরম দৃশ্য এখনও আমাদের ভিতরে সারা জায়গায় অপূর্ব সেই রূপ। ব্রজবাসীরা সব মিলে কল্পনা করলেন, একটা আলোচনা করলেন, আমাদের এখানে থাকাটা উচিত হবে না, কেন যদি এখানে থাকি লোভে পড়ে, গৌবাচুর তো ভালোই চড়ছে এখানে, কিন্তু বারবার এই গোপালের উপর আমাদের আক্রমণ হচ্ছে, কখন এই বাচ্চাটাকে মেরে ফেলবে, ঠিক নেই এখানে আমরা থাকবো না। গোপালের প্রতি এত ভালোবাসা, নন্দ উপানন্দ অধিনন্দ সমস্ত সমস্ত মিলে একটা তারা বিবেচনা করে সেখান থেকে চলে গেলেন কোথায়, যমুনার ওই পারে, সেখানে ছটি করা থেকে পার হয়ে অনেক দূর, সেখানে কোথায় গেলেন বলে যেখানে আপনারা নন্দগ্রাম বলেন, সেই নন্দগ্রাম যেটা বর্তমানে নন্দগ্রাম বলেন আপনারা, সেই নন্দগ্রামে চলে গেলেন। নন্দগ্রামে গিয়ে আমি কালকে আজকে সকালেও বলেছিলাম, নন্দগ্রামে গিয়ে নন্দ মহারাজ শঙ্কর ভগবান, যাকে বৈষ্ণবানাম যথাসম্ভব বলা হয়েছে, তিনি কি করলেন বৈষ্ণবানাম যথাসম্ভব, সেই শঙ্কর ভগবান পর্বতের আকার ধারণ করে সেখানে ভগবানের সেবা করছেন নিত্য, বড় আশ্চর্য। তাকে বলা হয় নন্দীশ্বর মহাদেব, নন্দীশ্বর মহাদেব তিনি পর্বতের আকার ধারণ করেছেন নন্দীশ্বর, সেকে পাহাড়ের উপরে তিনি পাহাড় ধারণ করে রেখেছেন নিজের শরীরটাকে, তার উপরে এবার সেখানে বিভিন্ন রকম কৃষ্ণের বাসস্থান, ব্রজবাসীদের বাসস্থান এবং বিভিন্ন লীলা হচ্ছে। আর এখানে বড়সানু, যেটাকে বড়সানা আপনারা বলেন, সেটার বাস্তবিক নাম বড়সানু। সানু আছে নিম্নদেশ, বড় এই পর্বতের নিম্নদেশ। সেইটা ব্রহ্মাজি মহারাজ নিজে রাধারানীর লীলাকে নিজের শরীরের ওপর যেন ঠাকুরানী রাধারানীর লীলা করতে পারেন, সেই জন্য বর্ষানার পাহাড় সেইটা ধারণ করে রয়েছেন। সেইখানে বর্ষানা রাধারানী তার লীলা হচ্ছে। ব্রজবাসীরা ওখানে গেছেন, আমি সকালে বর্ণনা করছি কিছু টিপিক্যাল বিষয় যাতে আপনাদের মধ্যে কোনো সন্দেহ না আসে, সেসব কথা আমি আলোচনা করেছিলাম, বারবার করবার সময় নেই, প্রচুর লীলা। সেই জন্য সেখানে বলছেন বৃন্দাবনে চলে গেলেন সমস্ত এই গোকুলের অধিবাসীগণ, সবাই চললেন, সবাই শকটে করে অর্থাৎ বৈলগাড়িতে করে সমস্ত জিনিসপত্র নিয়ে চললেন। পুরনো তাদের বাড়িঘর সব পড়ে রইল, তার প্রতি কোনো আকর্ষণ নেই, সর্ব আকর্ষণ হচ্ছে কৃষ্ণের ওপর। সমস্ত কিছু আকর্ষণ হলো কেবল কৃষ্ণ, আমাদের আকর্ষণ আর অন্য কিছুতে হওয়া উচিত নয়। কৃষ্ণতে আকর্ষণ যদি হয় তাহলে সর্বসিদ্ধ হয়ে যাবে, সমস্ত কিছুর মধ্যে কোনো ভুল নাই। এখানে বৃন্দাবনম সম্প্রবিশ্য সর্বকাল সুখাবহম, বৃন্দাবনকে মহারাজ এইভাবে বর্ণনা করা হয়েছে। তার্কিক ব্যক্তিগণ, জড় ব্যক্তিগণ যারা চিজড় সমন্বয়বাদ করে থাকেন, তারা এই কথাটা বুঝতে পারছেন না। সর্বকাল সুখাবহম, বৃন্দাবনম সম্প্রবিশ্য সর্বকাল সুখাবহম, কি বলেন আপনি? আমার তো বৃন্দাবনে গিয়ে দেখি এত গরম, বাবারে থাকা যায় না, আর ঠান্ডার সময় থাকা যায় না, আর আপনি এখানে ভাগবতে লেখা আছে সর্বকাল সুখাবহম, মানে হ্যাঁ ঠিক লেখা রয়েছে। আমাদেরকে বঞ্চনা করার জন্য বৃন্দাবন তোমাকে তাড়াবার জন্য ওই রকম টেম্পারেচার করেছে, যা ভাগ এখান থেকে বেটা, বসে বসে ক্ষীরমালাই খাবি, কিছু তো অনুভব নেই। বৃন্দাবনে গিয়ে গাছপালা কাটবে, ওই একটা গাছের ডাল ভেঙে নিল, দাঁতন করতে আরম্ভ করল, গুরুবর্গ দেখলে এক বক্ষ ধুর, এই সমস্ত বৃক্ষলতায় সব চিন্ময়, প্রত্যেকটা বৃক্ষলতার কাছে যদি তুমি যদি চেতন হও, আমার কথাটা বোঝা গেল না, যদি কেউ নিজে চেতন হয় তাহলে এখানে যে আমার গিরিরা শিলা আছে সে আমার সঙ্গে কথা বলতে আরম্ভ করে, বোঝা গেল আমি কী বললাম? যদি আমি নিজে যদি পূর্ণ চেতনায় অধিষ্ঠিত হই তাহলে একজন শালগ্রাম আমার সঙ্গে কথা বলবে, মাইন্ড কি, যতক্ষণ আমার মধ্যে অচেতন অবস্থা রয়েছে যেটা আমি সকালে বলেছিলাম, আচ্ছাদিত চেতন, আচ্ছাদিত চেতন, বিকচিত চেতন, পূর্ণ সংকুচিত চেতন, আগে সংকুচিত অনেক কিছু আছে, আচ্ছাদিত চেতন, সংকুচিত চেতন, বিকচিত চেতন, পূর্ণ বিক, অনেক ভাগ আছে চেতনার গ্রেড, যে যত পরিমাণে চেতনার গ্রেডে আপে উঠেছেন তার ততটা ভ্যালুয়েশন আমরা মূল্যায়ন করব, বোঝা গেল কী বললাম? আমরা অর্থ করি কার কটা বাড়ি আছে, কার কটা গাড়ি আছে, এইসব দিয়ে আমরা মূল্যায়ন করি না, আমরা দেখব কার কত কনসিয়াসনেসের ডিগ্রি সুপার লেভেলে গেছে। কেন? সেই একমাত্র পারবে এই অপ্রাগেজদের কথাগুলোকে ধারণ করতে। অপ্রাগেজের শব্দ ব্রহ্ম, আমি কোনো গল্প বলতে বসি নাই, অপ্রাকৃত যোগের ট্রান্সেন্ডেন্টাল সাউন্ড ভাইব্রেশন, এটাকে ক্যাচ করার মতো উপযুক্ত যোগ্যতা কার আছে, কার আছে, কার? এই জন্য বহুপাত বলতেন যে যারা এসছেন ভজনে, প্রভুপাত প্রথমে বলতেন তাদের ওরাল রিসেপশন, তাদের কানটা তৈরি হোক, আগে কানটা তৈরি হোক, আগে সব কথা বলো না, কি বৃন্দাবনের কথা বুঝবে, আগে ওদের কানটা তৈরি হোক। কানটা তৈরি, কানটা তৈরির মানে কি? কানটা তৈরি হোক, আরে কান তো তৈরি আছে, এই তো শুনছি, হ্যাঁ শুনছো, শুনছো, আমি জানি জগতের সমস্ত কদাকার সাংসারিক কথা এখানে গেছে। এক শুদ্ধ বৈষ্ণবকে দেখলে দেখা যাবে তার কানে কোনোদিন সাংসারিক কোনো কথা প্রবিষ্ট হয় না, সর্বদাই আনন্দে বিহ্বল, বরঞ্চ দুটো কানে তো হচ্ছেই না। ভগবানের কাছে বলছেন বিধৎস করণা জুত এ সময়ে বরাহ, বিধৎস হে ভগবান তুমি বর দিতে চাইছো আমাকে, তা আমার এই বর বিধৎস করণা জুত এ সময়ে বরাহ, যদি বর দিতে চাও তাহলে এক কাজ করো আমাকে কোটি কোটি কান দাও, কোটি কোটি কান, সেখানে আমি কৃষ্ণের অপ্রাকৃত বিলাস আনন্দময় সেই সব আস্বাদন করব। আমাদের এই দুটো কানকে বলা হয়েছে বিলে বত উরুক্রম বিক্রমান ন শৃণন্তী, যে কারণ বলা আছে এই কান দুটোকে ভাগবত বলছে গর্ত, তোমার ইঁদুরের গর্ত, সাপের গর্ত। মানুষের যে কান দুটো আছে বলেই তো আমাদের কান আছে বলে ভাগবতজি মহাপুরাণ গালাগাল দিয়ে বলেছে, এদের কান এগুলো কান নয়, এগুলো হচ্ছে ছুঁচো ইঁদুর তারপর সাপ, এই যে বাস করে এ দুটো গর্ত, এখানে কত কিছু জঞ্জাল ঢুকছে এখানে, এগুলো বুঝতে হবে, এগুলো অনুভব করলে পরে বোঝা যাবে হ্যাঁ কৃষ্ণ কথা কি কিভাবে অনুভব। হ্যাঁ ভাগবতজি মহাপুরাণ এখানে লিখেছেন সর্বকাল সুখাবম, একশো একশো বাক সত্য কথা, কিন্তু আমাকে বঞ্চনা করবার জন্য বৃন্দাবনে বর্তমানে টু হট টু কোল্ড, অত্যন্ত বেশি গরম বেশি ঠান্ডা, পালা এখান থেকে দূর হবে দূর হবে বেকার এনে এসছে। গিরিরাজকে পরিক্রমা করলো ইনকাম ট্যাক্সকে ফাঁকি দেওয়ার জন্য, একটা গিরিরাজকে পরিক্রমা, ঠাকুর একটা কীভাবে করো আমার ট্যাক্সের লোক আসবে যেন উল্টোপাল্টা না হয়, এইসব হচ্ছে গিরিরাজের কাছে প্রার্থনা। শুনে আমি হো হো করে হাসি, এরা নাকি গিরিরাজ পরিক্রমা করছে, এই হচ্ছে মানুষের জড়বদ্ধ অবস্থা। যতক্ষণ চেতনার পূর্ণ বিকাশ না হবে ততক্ষণ পর্যন্ত অপ্রাকৃত চিৎ জগতের বিষয়বস্তুকে অনুভব করা সম্ভব হবে না। বৃন্দাবনম সম্পবিশ্ব সর্বকাল সুখাবহম, হ্যাঁ ঠিক কথা, বৃন্দাবনে সেখানে তারা ব্রজবাসীগণ প্রবেশ করলেন, সেখানে যে কথা বলা হয়েছে সর্বকাল সুখাবহ ঠিক কথা, কারণ বলছে বৃন্দাবনের বর্ণনা আমরা দেখব, সেখানে বৃন্দাবনের যে ক্যারেক্টারিস্টিক্স বৃন্দাবনের অপ্রাকৃত বৈশিষ্ট্য সেখানে দেখব, বৃন্দাবনে চির বসন্ত বিরাজমান। বলি কী কথা বলেন, হ্যাঁ ভগবান লিখির লীলা, ভগবানের লীলা আলোচনা করবেন, ভগবান বিলাস করছেন সেখানে সর্বকাল বসন্ত বিরাজমান রয়েছে, না গরম না ঠান্ডা। আরও যদি প্রিসাইসলি আরও যদি পরিষ্কার করে আমি বলতে চাই, আরও অ্যাকিউরেটলি যারা কৃষ্ণলীলা কিছু কানে ঢুকেছে তাদেরকে বলছি, এই যে ২৪ ঘন্টা, এই ২৪ ঘন্টার মধ্যে ছটা ঋতু ঘুরত, বোঝা গেল কি বললাম, ২৪ ঘন্টার মধ্যে তো রাত্রিটা ছেড়ে দিলাম, রাত্রিটা না ছাড়লেও চলবে কেন ঠান্ডা ফান্ডা পাবে, তাহলে এই ২৪ ঘন্টার মধ্যে ছটা ঋতু, কী ঋতু, হ্যাঁ কী ঋতু, সেই গ্রীষ্ম বর্ষা শীত হেমন্ত যে আছে সমস্ত এই ছটা ঋতু সাইক্লিক অর্ডারে ঘুরছে। নট অনলি দ্যাট, প্রত্যেকটা বনে ভগবান দিনের কোন সময়েতে কোন বসন্ত বনে খেলা করছেন, দুপুরের এই সময় ওই সময় খেলা করছেন, গ্রীষ্ম বনে সেখানকার ফল পাওয়া যাচ্ছে, এখানে হেমন্তর বনে খেলা করছে, সব লেখা রয়েছে কোন কোন বনে কী কী ফল, মানে সারা পৃথিবীতে যা ফুল এবং ফল ভগবান সৃষ্টি করেছেন তার থেকে অনেক বেশি বৃন্দাবনে পাওয়া যায় না এমন কিছু নেই। সব শ্রী পরাৎপর অখিলেশ্বর নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণকে সেবা করার জন্য হাজর হয়ে রয়েছেন, সমক্ষ বৃক্ষ লতা সব মাথা নিচু করেন, এরকমভাবে ফল ফুল নিয়ে যেন মনে হচ্ছে ভগবানকে বলছে, ভগবান আমি তোমার চরণে একটু পুষ্পাঞ্জলি দেবো, দয়া করে গ্রহণ করো। এখানে বৃন্দাবনম সম্প্রবিষ্ট সর্বকাল সুখাবহম তত্র চক্ষুর ব্রজাবাসম সকটেই অর্ধচন্দ্রব, প্রথমে আমি বলেছিলাম সঠিকরায় প্রবেশ করেছিলেন, সঠিকরায় বেশ কিছুদিন ছিলেন, ক্লান্ত হয়ে গেছিলেন, ভালো জায়গা ছিল, সঠিকরায় যখন ছিলেন তখন সকট ওই গরুর গাড়ি দিয়ে গোল হয়ে কৃষ্ণকে মধ্যিখানে রেখে বিরাট জায়গা, সেখান দিয়ে কৃষ্ণকে মাঝখানে রেখে তারা কিছুদিন থেকেছিল। সেখানে গরুর গোবিন্দ বলে এক ভগবান আছেন, ভগবান অনেক লীলা করেছেন সখাদের সঙ্গে। তারপর এবার বলা হচ্ছে বৃন্দাবনম গোবর্ধনম যমুনা পুলিনা নিশ বিক্ষাসিত উত্তমা প্রীতি রাম মাধবয়োর নিপ। বলছেন যে বৃন্দাবনম, এই বৃন্দাবনে অপূর্ব গোবর্ধন, আহা অপূর্ব, সেখানে ঝর্ণা, বিভিন্ন রকম কন্দমূল পাওয়া যায়, বিভিন্ন ফল ফুল কন্দর, তারপরে এই গুহায় ঢুকে ছেলেরা খেলতে পারে, অপূর্ব সে গোবর্ধন। আর তার সঙ্গে যমুনা পুলিন রয়েছে। এখন যদি কেউ বলে মহারাজ কোথায় যমুনা পুলিন দেখলেন আপনি, নন্দগ্রামে তো আমি গেছি, কোথায় যমুনা তো নেই, সেখানে গোবর্ধনও নেই, কত দূরে? আমি সকালে এর উত্তর দিয়েছি যে গোবর্ধন পর্বত এরকম একটা অ্যাঙ্গুলার যদি কোনো একটা বস্তু হয়, যারা সামান্য ম্যাথমেটিক্সও না জানেন তারা বুঝবেন, কমন সেন্স থাকলে, এরকম একটা যদি অ্যাঙ্গুলার বস্তু হয় এরকম পর্বত, এই পর্বতটা যদি দিনে দিনে নিচে নেমে যায় তাহলে এর ব্রেথটা কমে যায়। এখানে নাবজে এত বড় ছিল, এরা আস্তে আস্তে যত নাবজে তত এর যে লম্বা চওড়া সব কমে যাচ্ছে। গোবর্ধনের সম্বন্ধে বলা হয়েছিল, গোবর্ধনের যখন পশ্চিম দিকে সূর্যদেব অস্ত যেতেন, সেই সময় সূর্যদেবের ওই রশ্মি পড়বার জন্য গোবর্ধনের ছায়াটা ভূতেশ্বর 22 কিলোমিটার দূরেতে ভূতেশ্বরেতে পড়ত। থিঙ্ক অফ ইট, কত বিশাল ছিল গোবর্ধন পর্বত। কিন্তু এখন গোবর্ধন পর্বত আস্তে আস্তে মাটির নিচে চলে যাচ্ছেন, এসব অনেক কারণ আছে। গোবর্ধন, গঙ্গা, যমুনা, সরস্বতী এরা কেউ থাকবেন না, আর 5000 বছরের মধ্যে এরা নিশ্চিন্ন হয়ে যাবেন, জগৎবাসী হাহাকার করবেন। এখনও পর্যন্ত চান্স আছে, কেউ যদি ভগবানকে চান তো পেতে পার, পরে অবস্থা আরও ঘোরালো হয়ে যাবে, সমস্ত লুপ্ত হয়ে বলাই রয়েছে। 5000 বছর গেলেই সব আস্তে আস্তে সব লুপ্ত, গঙ্গা থাকবে না, যমুনা থাকবে না, সরস্বতী থাকবে না, গিরিরাজ থাকবে না, তাহলে কে রক্ষা করবে? সাধুগুরু বৈষ্ণব থাকলে লুকিয়ে দুই একজন থাকলো, থাকলো ভজন করল, এরকম একটা অবস্থা। তাহলে নন্দগ্রামের কাছাকাছি গিরিরাজ গোবর্ধন ছিল, এটা প্রমাণ পাওয়া যাচ্ছে এখানে, যমুনাও ছিল। এই সমস্ত দেখে কৃষ্ণ এবং বলরাম বড় আনন্দিত হলেন। কৃষ্ণ বললাম ছোটো ছোটো ছেলে, যখন তো বাবা মা এরা সব আমাদের আত্মীয় স্বজন আমাদেরকে এইখানে এনেছে, দেখে এক গাল হাসি, বেশ ভালোই জায়গায় এনেছে, তো আমরা ভালোই খেলতে পারবো, কেন যমুনা পুলিন বাচ্চারা খেলতে ভালোবাসে, অপূর্ব স্থান, সেইখানে খেলা খেলাধুলার জায়গা। আর ব্রজবাসীরা গৌবাছুর চারণ যে বিচরণ করাবেন, গৌবাছুর পালন করা, তারও উপযুক্ত জায়গা, প্রচুর ঘাস, এই গোবর্ধনে বিভিন্ন জায়গায় ঘাস পাতা, চারিদিকে সানুদেশে অপূর্ব। এইভাবে ধীরে ধীরে কি হলো যে এইভাবে কৃষ্ণ বলরাম কি করলেন, ধীরে ধীরে এই সখাগণকে নিয়ে খেলতে আরম্ভ করলেন, সেই খেলায় উন্মত্ত। গোকুলেও এরকম করতেন, যখন যশোদা মা ডাকতেন বাবা খেবে, খেতে এসো, সময় হয়ে গেছে খেতে এসো, কিছুতেই আসে না, রোহিণী মা গিয়ে জোর করে টেনে টেনে নিয়ে আসে, চল খাবি চল, ছেলেপেলেদের সঙ্গে খেলছেন এইরকম আনন্দে। তাদের খেলা সম্বন্ধে একটা বৈশিষ্ট্য বলি, ঠিক যে যে খেলাগুলো আমরা আমাদের ছোটোবেলায় খেলতাম, ঠিক সেই সেই খেলাগুলো তারা করতো। কী করে ভগবানের যা যা ওইগুলো বৈশিষ্ট্য সেগুলো আমাদের মধ্যে আসবেই, এখানে দেখা যেত ভগবান যে যে যেভাবে খেলতেন, কখনো দুই বন্ধু সব বন্ধুরা মিলে কেউ দুটো ষাঁড় হলেন, বলে চল দুজনে মিলে ষাঁড় গুঁতোগুতি করি, গুঁতোগুতি করতেন। কখনো কখনো আবার বিভিন্ন ধরনের বেনু বাজাতেন, বেনু বাজাতেন, ব্যাঙের মতো লাভ দিতেন, যেসব খেলাগুলো আমরা ছোটবেলায় সমস্ত এরা করতেন। আর ধীরে ধীরে মার কাছ থেকে অনুমতি দিলেন আমি ছোট ছোট বাছুরগুলোকে আমি চড়াবো। মা বললেন তুই বাচ্চা, তুই নিজেই চলতে পারিস না, তুই বাছুরগুলোকে চড়াবি? বলে হ্যাঁ বাছুর চড়াবো, আমি বাছুর চড়াবো। বাছুরগুলোকে নিয়ে এসো, হই হই করে সমস্ত গ্রামে গঞ্জে এখানে সেই জঙ্গলে ছুটত। মা বারবার বলতে সাবধান, একটা কিন্তু শর্ত আছে, তোকে আমি বাছুর চড়াতে দিতে পারি, কিন্তু কথা দিতে হবে কোনো দূরে যাবি না, কারণ এখানে জঙ্গলে অনেক রকম সব জঙ্গলের পশু সব আছে, খেয়ে নেবে তোকে, তখন কি হবে, কখনো যাওয়া চলবে না। তখন কৃষ্ণ কথা দিয়েছিলেন, ঠিক আছে আমি বেশি দূরে যাব না, কাছাকাছি থাকবো। বলে বুঝবো কী করে তুই যদি মিথ্যা কথা বলিস? কৃষ্ণ বলে যে আমি এক কাজ করবো, মাঝে মাঝে আমার এই যে ছোটো বাঁশিটা টুক করে বাঁজিয়ে দেবো, তা তুমি বুঝতে পারবে কাছে আছি, আমার বাঁশিটা তো তুমি বুঝতে পারো আমি কীরমভাবে বাজাই। এইরকমভাবে মাকে আশ্বাসন দিয়ে এখন বাছুর আদি নিয়ে এবার বাচ্চাদের সঙ্গে হই হুল্লোড় সব খেলা কৃষ্ণ। এমন কোনো খেলা নেই কৃষ্ণ খেলেনি যেটা আমাদের মনুষ্য জগতে আসেনি। যত আপনারা দেখছেন এদের বিশ্বাস হয় না, যত খেলা দেখছি আমরা ফুটবল থেকে আরম্ভ করে গলফ থেকে আরম্ভ করে ক্রিকেট থেকে আরম্ভ করে ড্যাঙ্গুলি থেকে আরম্ভ করে গুলি থেকে যা খেলা সমস্ত ভগবান খেলেছে, তাই আমরা আমাদের এখানে ওই খেলাগুলো এসছে। অবশ্য জুয়া চুরি এগুলো নয়, এগুলো তাস খেলা এগুলো নয়, এগুলো সব হচ্ছে এগুলো হচ্ছে হচ্ছে কলির আবাস। সেখানে এখানে বলা হচ্ছেন বৎসগুলোকে নিয়ে খেলতে আরম্ভ করলেন অপূর্ব। আর তারপরে একদিন আমি অল্প অল্প করে সমস্ত লীলাগুলোকে মেন মেন লীলাগুলোকে স্পর্শ করব, আর প্রধান লীলাগুলোকে আমি ব্যাখ্যা করব। আলোচনা প্রসঙ্গে দেখা গেল যে ভগবান শ্রীকৃষ্ণ তার বালকদের নিয়ে সমস্ত ছেলেপেলেদের নিয়ে ইচ্ছা করলেন আজকে আমরা এক কাজ করব, জঙ্গলেতে ভোজন করবো, একদিন বনে ভোজন করবো আর ধীরে ইচ্ছা নিয়ে, এম ছেলেপেলেদের হয়। আর ওই ইচ্ছাটা ছিল বলেই কৃষ্ণের এদের মধ্যে এটা বিকৃত হয়ে গেছে, এটাকে বলে আমরা চড়ুই ভাতি বলতাম, যেটাকে ওরা আবার ফিস্ট করা বলে ইংরেজিতে। এই যে বৃত্তিটা এটা কিন্তু কৃষ্ণ থেকে এসেছিল, কিন্তু এরা বিকৃত করে ফেলেছে, ওটার মানেটা খাওয়া দাওয়া সব নোংরা করে ফেলেছে। কৃষ্ণের থেকে এসছে বনভোজনের যে ইচ্ছা, এটাটা মানুষের সহজাত প্রবৃত্তি, কৃষ্ণ যা ভালোবাসেন এটা আসা উচিত জীবের মধ্যে। যাই হোক, এইভাবে আমরা দেখলাম যে গৌচারণ, এই গৌচারণ তো এখনও করেননি, গোপাষ্টমীতে গৌচারণ করেছিলেন, গোপাষ্টমী আসবে আমরা বলবো। সেখানে এই বৎসগুলোকে চারণ করতে করতে কখনো টেরিকদম্বে, কখনো কেউ গেছেন বোধ হয় আপনারা, কেউ যদি গিয়ে থাকেন যারা গৌড়ীয় বৈষ্ণব তারা তো সবাই প্রায় চলে গেছেন রথযাত্রায়, তা তারাই শ্রোতা ছিলেন এখন ওরা জানেন, ওরা যারা গেছেন ওখানে টেরিকদম্ব বলে এক জায়গা আছে, সেখানে আমাদের রূপগোস্বামী বাদ ভজন করেছিলেন, সেই টেরিকদম্বতে নাম হয়েছিল টেরিকদম, তার মানেই হলো টেরিকদম মানে টের পাওয়া, টের মানে মা বলেছেন টের পাবো কী করে, ওই টেরিকদমে কদম্ব বৃক্ষের উপর হেলান দিয়ে টুক করে একটু বাঁশি বাজিয়ে দিতেন, মা বুঝতে পারেন না গোপাল আমার ঠিক আছে জায়গা মতো আছে। এইভাবে চালাকি করে তিনি খেলাধুলা করতেন, আর এই খেলা করতে করতে বৎসাসুর চলে এসেছিল তাদেরকে নাশ করেছেন, বকাসুর চলে এসেছিল বকাসুর নাশ করেছে। আমি অল্পের উপর বলবো, বিস্তৃত এইসব আলোচনা করলে আমার কোনো কিছু স্পর্শ করতে পারবো না মেন। যাই হোক, বৎসাসুর বক বকাসুর সব বধ করেছিলেন, সব এরকম জঙ্গলে খেলতে খেলতে বৎসাসুর খেলার নাম করে এসেছিল সেখানে মেরেছিলেন তাকে, বকাসুর এসেছিল সে এক অদ্ভুত ব্যাপার, বকাসুর হচ্ছে এই বকাসুরের ভগ্নীর নাম ছিল হচ্ছে পুতনা, এই বকাসুর বিশাল মুখ হা করেছিল, বকাসুরকে মুখটাকে ছিঁড়ে দিয়েছিলেন কৃষ্ণ, অনেক বিষয় এসব। যাই হোক এসব কথা, আর যেটাকে আপনারা খদির বন বলেন, যেটাকে মহারাজা জানেন খদির বন, এটাকে ব্রজবাসীরা, ব্রজবাসীদের বড় অদ্ভুত সব না, ওরা ওই নামটাকে নিজেদের ভালোবাসার জন্য ঘুরিয়ে ঘুরিয়ে নামটাকে এমন অবস্থায় নিয়ে আসবে যেটা ব্রজবাসী ছাড়া কেউ জানতে পারবে না। ওটার নাম ছিল খদির বন, এটা ওই খদির বনে এই লীলাটা হয়েছিল, বকাসুরকে মেরেছিলেন তো সবাইকে বকাসুরের মুখের মধ্যে সব ঢুকছে এরকম ব্যাপার, তাই তখন কৃষ্ণ এরকমভাবে বাঁচিয়েছিলেন, তাই জন্য সবাইকে এইটার নাম হয়ে গেছে খেরো, খেরো এখন ওই গ্রামের নাম হচ্ছে খেরো, কেউ যদি খদির বন বলে সহসা চিনবেন, বলে খেরো খেরা জায়গা, খেরা বললে বুঝবে অর্থাৎ খায়রো খায়রো খায় গায়রো, আমাকে খেয়ে নিল রে আমাকে খেয়ে নিল রে, বোঝো ভাষায় বলে এই নামটা, এই ওরা এরম বলে। যেমন আনোর নাম হয়েছে আনোর গ্রাম। আনোর গ্রাম কী করে হলো, যখন অন্নকূট হবে আমরা দেখব, অন্নকূটতে দেখছেন যে গোপাল ওই গিরিরাজের মধ্যে প্রকট হয়েছেন, গিরিরাজ তো গোবর্ধন, সেখানে প্রকট হয়ে ব্রজবাসীতে বলছে আরও আনো কী কী আছে তোমাদের, আরও নিয়ে আসো আরও নিয়ে আসো। গোপাল এবার সঙ্গে সঙ্গে খাচ্ছেন, যা যা দিচ্ছে ব্রজবাসীরা সব খাচ্ছেন, সেইটাকে এই ব্রজবাসীদের বলছেন আনোর আনোর আরও আরও আনো আরও আনো, এটা করতে করতে আনোর নাম হয়ে গেছে আনোর। এবার প্রত্যেকটা গ্রামের স্পেসিফিক নাম আছে, তার উদ্দেশ্য আছে, অদ্ভুত গোপন উদ্দেশ্য আছে, এটা না জানলে পরে কেউ বুঝতে পারবে না। যাই হোক, এখানে আলোচনা করতে করতে আমরা দেখলাম অগাসুরকে বধ করেছিলেন, এটা অগা সব খারাপ সমস্ত, এই যে অগাসুর বকাসুর এইসব কৃষ্ণ এইসব পাঠাচ্ছে কংস, কংস দুষ্ট প্রকৃতির, কংস কৃষ্ণের কৃষ্ণকে মারবার জন্য পাঠাচ্ছেন কালকে প্রাতকালীন অধিবেশনে। এসব সম্বন্ধে একটু মজাদার কিছু আলোচনা আমি করব, যে আমাদের জগতে এরকম অগাসুর বকাসুরে ভর্তি রয়েছে এইসব ব্যাপার। এখানে আমরা দেখলাম আলোচনা প্রসঙ্গে যে অগাসুর বধ করা হলো, পঞ্চম তখন কৃষ্ণের মাত্র 5 বছর বয়স, যখন পঞ্চম বর্ষ বয়স তখন একদিন অগাসুর নামে একটা অজগর সর্প সমস্ত, ওরা কি ওরা দেখছে একটা বিশাল পর্বতের মধ্যে কী একটা গুহার মতো দেখা যাচ্ছে, সুন্দর গুহাটা বেশ। ব্রজবাসী বাচ্চাগুলো গিয়ে তার ওপর একটু বললো দেখ তো কী ব্যাপারটা, ভেতরে গিয়ে দেখলো গদির মতো ভালো লাগছে, কী ব্যাপার খুব সুন্দর তো, চল তো ভেতরে কী আছে। আসলে ওটা অগাসুর এরকম হাঁ করেছিল, অগাসুরের যে বিরাট জীবটা সেটাতে পা দিয়েছে, স্পঞ্জের মতো পাঞ্চ করছে, ওরকম খুব আনন্দ লাগছে, চল ভেতরে, বুঝতে পারছে না ওটা একটা অসুর। এই ভাবনা করে সব প্রবেশ করেছিল, প্রবেশ করার পর তারপর যখন শেষ কৃষ্ণের জন্য অপেক্ষা করছিল, কৃষ্ণ তখন গিয়ে ওখানে প্রবেশ করে তার ব্রহ্মতালে ভেদ করে তার সব চলে যায়। এই অগাসুরের যে বধ হয়েছিল, যে প্রসঙ্গটা আমি বলছিলাম যে ব্রজেতে একসঙ্গে জঙ্গলের মধ্যে বন অরণ্যেতে ভোজন করবেন এরকম একটা ইচ্ছা ছিল বলে সব খাওয়া দাওয়া নিয়ে গেছে বাড়ি থেকে, প্রত্যেক ব্রজের বালকগণ সব খাওয়া নিয়ে গেছে, যার যা মা যা ভালো ভালো জিনিস দিয়েছে, আজকে ভালো ভালো জিনিস দাও আমরা সব অরণ্যে খাবো, বন বনে বৃন্দাবনের জঙ্গলেতে ভোজন করব আনন্দের সঙ্গে। সেইখানে কি হলো, সেইখানে গিয়ে এই যে দেখা যাচ্ছে এই সব এগুলো হলো। তারপরেতে ব্রহ্মা কি করলেন, যখন তারা একসঙ্গে বসে ভোজন করছেন, ভোজন করার সময় বড় অদ্ভুত ব্যাপার হলো, দেখছেন কৃষ্ণকে দেখিয়ে দেখিয়ে কৃষ্ণ গোল করে মাঝখানে বসেছেন, সমস্ত ব্রজবালকরা গোল হয়ে বসেছেন ফুল ট্রুপস, এবং কেউ কেউ পদ্মপাতা নিয়েছেন, কেউ কেউ পাথরগুলো পাহাড়ের গায়ে এরকম ঢালু মতো, বা যে এইটা আমার বেশ থালা আজকে এই থালাতে খাবো, এইভাবে বিভিন্ন পাতা থালা এইসব বানিয়ে নিয়েছেন প্রকৃতি থেকে নিয়ে, তার মধ্যে বিভিন্ন ধরনের আহার আদি যে ভোজন মারা দিয়েছিলেন সেগুলোকে দেখিয়ে দেখিয়ে কৃষ্ণকে কৃষ্ণকে দেখাচ্ছে, আমার মা এই বানিয়েছে খেয়ে দেখ তো কীরকম হয়েছে, প্রথমে আগে নিজে খেলো, খেয়ে বলে কৃষ্ণ খুব ভালো এটা তুই খেয়ে দেখ, বলে এঁটোটা কৃষ্ণকে দিয়ে, কৃষ্ণ সত্যিই ভালো তো খুব সুন্দর, এইভাবে এঁটোগুলো সব লোলাঝোলা মাখা সব কৃষ্ণকে দিচ্ছেন, কৃষ্ণ বলছে বাবা কী সুন্দর, এইভাবে সব একে অপরের মা যে দিয়েছিল সমস্ত পরস্পরের ভোজনকে দেখাতে দেখাতে এবার ভোজন করছেন, আনন্দে গান করছেন। আর কৃষ্ণের বলছেন বলছেন আমি যে বললাম সেরকমভাবে বলছেন কেচিত কেচিত পুষ্পৈর দলই কেচিত পল্লবই রঙ্কুরই ফলই আর সিকভি স্তগভীর দৃশদ্ভিশ্চ ভবুজু কৃত ভাজনা, কৃত ভাজনা মানে পাত্র বানালো, কৃত মানে করা হয়েছে, কীগুলোকে পাত্র বানিয়েছে, কেউ কেউ পাতা নিয়ে চলে আসছে, কেউ কেউ নানারকম ওই পাথরের গায়েতে বিভিন্ন রকমভাবে, এইভাবে সব সর্বে মিথো দর্শয়ন্ত স স ভোজ্য রুচি পৃথক হাসয়ন্তো হাসয়ন্তশ্চ অভ্যো বজ্রহ সহেশ্বরঃ সর্বে মিথো। একে অপরকে দেখাচ্ছে, দেখ আমার মা এই দিয়েছে, খাবি? খাচ্ছেন। কেচিত বলছেন, সে তো বলা হয়ে গেল, সর্বে মিথো দর্শয়ন্তো স স ভোজ্য রুচিরম পৃথক। অপূর্ব অপুরুষ ভালো ভালো খাওয়ার, হসন্ত হাসয়ন্ত, একে হাসছে অপরকে হাসাচ্ছে, এইভাবে আনন্দে মগ্ন হয়ে ভগবানের সঙ্গে। এই তারা তো জানে না ভগবান আমার, আমাদের কৃষ্ণ, এ আমাদের কৃষ্ণ খাচ্ছেন। বৃভদ বেনুম জঠর পটয়ো শৃঙ্গবেত্রে চ কক্ষে বাম পানুম শ্রেণ কবলম তৎফলানি অঙ্গুলিষু তিষ্ঠন মধ্যে সপরি সুহৃদ হসয়ন্নরমভি স্বৈ স্বর্গে লোকে মিশতি ভুবুজে যজ্ঞবা যজ্ঞ ভোগ বালকেলি। আহা, বিভ্রদ বেনুম জঠর পটয় শৃঙ্গবেত্রে চ কক্ষে বাম পানুম শ্রীণ কবলম তৎফলানি অঙ্গুলিষু তিষ্ঠন মধ্যে সপরি সুহৃদ হসয়ন্নরমভি স্বৈ স্বর্গে লোকে মিশতি ভুবুজে যজ্ঞ ভোগ বালকেলি। এই বাচ্চাদের সঙ্গে খেলতে খেলতে কি করেছেন, কোমরেতে গোয়ালাদের কি হয় ব্রজবাসী, এইখানে বাঁধে একটা কাপড়, তার মধ্যে বেনু ওই যে বাঁশিটাকে গুঁজে রেখেছেন, জঠরপর শৃঙ্গ ওই যেটা সিংহাটা বাজায় ভু ভু ভু ভু করে, সিংহা বাজায় না এরকম বাঁকানো, এই সিংহা সব ঢুকিয়ে রেখেছেন। আর বাম হাতে দই দই ভাত এরকম হবে, আর প্রত্যেকটা আঙ্গুলির ফাঁকে ফাঁকে একটা করে ফল, আঙ্গুর এখানে জাম কালো জাম সব এন ধরে রেখেছে। আর তিষ্ঠানের মধ্যে সব পরিসুহৃদ হাসায়ন্নরভাবি, সমস্ত এই গোপবালকগণের মধ্যে বন্ধুগণের মধ্যে কৃষ্ণ এক কৃষ্ণ কী করছেন, হাসাচ্ছেন এবং হাসছেন, এক একের এঁটো খাচ্ছেন। আর আশ্চর্য ব্যাপার সেখানে কি বলছেন, স্বর্গবাসী লোক আশ্চর্যিত হয়ে অবলোকন করতে থাকলে, ভোজন করতে লাগলে, স্বর্গ থেকে দেবতারা এসে গেছেন, তারা বলছেন পরাৎপর অখিলেশ্বর অনন্ত ব্রহ্মাণ্ডনাথ আজ একই লীলা করছেন, বড় আশ্চর্য লাগছে, ভগবানের পক্ষে কিছুই অসুবিধা নেই। কিন্তু এই লীলা করতে করতে কি হলো, ব্রহ্মাও চলে এলেন, ব্রহ্মা বললেন আজ অদ্ভুত লীলা করছে নাকি। কিন্তু ব্রহ্মা একটা আশ্চর্য লীলা করলেন, ব্রহ্মা বলছেন কি করে এটা সম্ভব, কি করে এটা সম্ভব, এদের এঁটো খাচ্ছে দেখছি, এদের একে একে খাচ্ছে আর এঁটোগুলোকে মুখে দিচ্ছে, ভগবান হলো তো এঁটো খায় না, ভগবানের এঁটো খায় না আমি কৃষ্ণ ব্রহ্মা কেন, ব্রহ্মা তো ব্রহ্মার পুজো করার, পুজো করার এক্সপিরিয়েন্স যদি সবচেয়ে বেশি কাউর থাকে তাহলে ব্রহ্মা কি মহারাজ, বিধি মার্গে পুজো করার যদি অভিজ্ঞতা সবচেয়ে বেশি কেউ থাকে সেটা হচ্ছে ব্রহ্মা, ওম সহস্র শেষা সহস্র পোষা ইত্যাদি বলে সহস্রপাত ইত্যাদি পুজো করেছে, সবসময় পুজো করেন। কিন্তু এই ব্রহ্মা জানেন না এটা হচ্ছে বৃন্দাবন, এর মধ্যে ব্যাপারটা আলাদা। তো ব্রহ্মা আবার বলছে, না রে আমি তো ভগবানকে এঁটু খেতে দেখিনি কোনোদিন, চিরকাল ঐশ্বর্য মার্গে এত অপূর্ব, এখন এখানে যে এঁটুকাটা খা আমার মনে হচ্ছে নিশ্চয়ই ভগবান নয়। আচ্ছা ঠিক আছে, দেখা যাক এই ভগবান কি ভগবান নয় পরীক্ষা করা যাক, মানে ঠিক আছে পরীক্ষা করুক। বলে সমস্ত বৎসগুলোকে এখন তো বাছুর চড়াচ্ছে, কি করলেন হঠাৎ ব্রজবাসীগণ এই বালকগুলো বলছে, কৃষ্ণ আমাদের বাছুরগুলো গেল কোথায়, হ্যাঁ খেলতে খেলতে আমরা এখানে খাওয়া দাওয়া করছি, বলছে দূরে কোথায় খা একটু জল ফল খেতে গেছে, কচি ঘাস পেয়েছে, না না না না দেখা যাচ্ছে না, একটু ডাক তো দেখি, ডেকে সারা পাওয়া যাচ্ছে না, কোথায় গেল তাহলে, হায় হায় চল আমরা খুঁজতে যাই। কৃষ্ণ তখন লীলা করবার জন্য পরিষ্কার বললেন, তোদের যেতে হবে না, তোদের যেতে হবে না, আমি করছি, তুই বস আর দু মিনিটের কাজ আমি নিয়ে আসছি। বলে কি করলেন, কৃষ্ণ চলে গেলেন, জানেন কি কৃষ্ণ কি ধরি বাছুরগুলো এত ছোটো ছোটো, বেশি দূরে তো যেতে পারে না, কোনো জায়গা বাছুরগুলো পাওয়া যাচ্ছে না, কোথায় গেল, খুঁজে খুঁজে যখন পাচ্ছেন না তখন ভগবান নিজের ভগবত্তাকে আহ্বান করলেন, দেখলেন এই এইটা হচ্ছে ব্রহ্মার কাজ, ব্রহ্মা সেই বৎসগুলোকে লুকিয়ে নিয়ে চলে গেছে আমাকে পরীক্ষা করার জন্য। ঠিক আছে ব্রহ্মা, তোমায় পরীক্ষা করবে আমাকে, ঠিক আছে আমিও তোমার পরীক্ষা করি, ঠিক আছে করো, ব্রহ্মা নিয়ে গেছেন। এদিকে ওখান থেকে যখন এসছেন, বাছুরগুলোকে খুঁজে পেলেন না, বুঝতে পেরে গেছেন কোথায়, এখানে এসে দেখ আরে আমার যে খেলার সাথীগুলো কোথায় গেল, কেউ নেই। ভগবান বলে কী কাণ্ড, ওখানে বাছুরগুলো নেই, এখানে বাচ্চাগুলো এখানে এসছে, এখানে এরা ছেলেপেলেগুলো কেউ নেই, আমার এত বন্ধুগুলো সব খাচ্ছিল এখানে, গেল কোথায়, কেউ নেই, হায় হায়। তখন কৃষ্ণ অবলম্বন করলো সব এটা ব্রহ্মার পরীক্ষা, ব্রহ্মা পরীক্ষা, ব্রহ্মা পরীক্ষা করছে, ঠিক আছে পরীক্ষা করো জগৎবাসীকে যে প্রমাণ থাকুক আমি কে। ব্রহ্মা এবার কী করলেন, লুকিয়ে রেখে পালালেন, চলে গেছেন ব্রহ্মা। পরে আবার অন্য সময় এসছেন ব্রহ্মা, অনেক ব্রহ্মা পরে আবার এসছেন, দেখি তো গিয়ে এই যদি নন্দের বেটা কানু হয় আর নাকি ভগবান কে হয় দেখি না, যদি ভগবান হয় তো একটা কিছু দেখবো, রিয়াকশান তো পাবই, আর যদি না ভগবান হয় তো গেল আমি দেখি। গিয়ে কী করলেন, উকি মারছেন কি করে এই ছেলেটা, গিয়ে দেখেন উমা কৃষ্ণ কি করেছেন, যখনই ব্রহ্মা এরম পরীক্ষা করেছেন, ভগবান বলে ঠিক আছে তুই কত পরীক্ষা করবি কর আমিও দেখছি, বলে কি করলেন নিজে কি করলেন, যত গোবাছুর ছিল ঠিক যেমন যেমন, যতগুলো গোবাছুর এবং যেমন যেমন, কাউর কানটা হয়তো কালো ছিল, এই কানটা সাদা ছিল, যার যেরকম ছিল রূপ ঠিক সেরকম ততগুলো বাছুর ততগুলো সখা ঠিক কৃষ্ণ নিজের থেকে করে দিলেন, নিজের শরীর থেকে কৃষ্ণই ওই সব রূপ ধারণ করলেন, কৃষ্ণই নিজে ওই রকম রূপ সব ধারণ করলেন, সব কিন্তু কৃষ্ণ, সব কিন্তু গোবাছুর সব রয়েছে সব কৃষ্ণই, কিন্তু সব নিয়ে নিজেকে নিয়ে খেলতে খেলতে সব হই হই করে ব্রজের মধ্যে চলে এলেন, হই হই করে কি করলেন ব্রজের মধ্যে এলেন। ব্রজবাসীগণ একটা আশ্চর্য বিষয় দেখছে, দেখছে যে বাছুরগুলো এবং যে সখাগুলো ছোট ছোট ছেলে পেলে, যে ব্রজবাসীর ঘর থেকে যে ছেলে এসছে সব কিন্তু ছোটো ছোটো কৃষ্ণের মতো বয়স, ছোটো ছোটো, কেউ একটু বড় একটু ছোট, দেখে আশ্চর্য ব্যাপার, রোজই এই সব গোবাছু এই বাছুরগুলো চড়িয়ে ফেরে, তারা সবাই ফেরে, রোজই ফেরে, রোজই যদি বাছুরগুলোকে চড়াতে যায় রোজই আসে, কিন্তু আজকে একটা বিশেষ স্পেশালিটি দেখতে পাচ্ছি, কীরকম দেখছেন সমস্ত মাগুলো তাদের ওই বাচ্চাগুলোকে আদর করার জন্য ব্যস্ত, আর গো মাতাগুলো যার যার যে বাচ্চা সেগুলোকে আদর করার দৌড়াচ্ছে, তড়ি ছিঁড়ে, ব্যাপারটা কী হলো, তাদের থেকে তো এই যে বাছুরগুলো গেছে কৃষ্ণ, কৃষ্ণ যে বাছুরগুলোকে নিয়ে খেলতে গেছে জঙ্গলে, তার থেকে তো পরের বাচ্চাটা আছে, তারপরে আবার বাচ্চা হয়েছে, তো মায়ের স্বাভাবিক গোমাতা যেটা পরে বাচ্চা হয় সবচেয়ে শেষে তার প্রতি যত্ন বেশি থাকে, কিন্তু দেখা যাচ্ছে একে ছেড়ে দিয়ে ওর উপর দৌড়াচ্ছে, ব্যাপারটা কী, কেউ ধরতে পারছে না ব্যাপারটা। এইভাবে ভগবান বৎসরকাল এরকম লীলা করছিলেন, এর পেছনে গুরু রহস্য আছে, সে রস অল্পের ওপর আমি বলবো, রসময় বিশাল ব্যাখ্যা আমি করতে পারবো না সময় অল্পতার জন্য। এর গুপ্ত রহস্য হয়েছে তাদের প্রত্যেকে ব্রজবাসী, ব্রজের ব্রজের যত ব্রজের যে যত ব্রজবাসীরা আছেন, সেই ব্রজের ব্রজবাসীগণের প্রত্যেকের একটা ইচ্ছা ছিল যে আমাদের তো ছেলেপেলে আছেই, আমাদের তো ছেলেপেলে আছে, কিন্তু কৃষ্ণকে যদি ছেলে ছেলে রূপে পেতাম তো কী আনন্দ হতো, সবার মনে একটা আফসোস, আমাদের তো ছেলেপেলে আছে আমি জানি, হ্যাঁ কিন্তু কৃষ্ণকে যদি ছেলে পেতে ছেলে হিসেবে পেতাম বড় ভালো হতো। কৃষ্ণ কী করলেন, সবার ইচ্ছাটাকে পূর্ণ করার জন্য কী করলেন, নিজেই ওই গো এই বাছুর এবং গোপবালকের রূপ ধারণ করে আলাদা আলাদা যে যে বাড়ি থেকে ওরা এসেছিল সব বাড়িতে প্রবিষ্ট হয়ে সেই সেই গোমাতাকেও আনন্দ বিধান করলেন, কৃষ্ণকে স্বয়ং দুধ খাওয়াচ্ছে, বাছুরটা তো কৃষ্ণ, কৃষ্ণ তো বাছুর, সে যে এসছে তাকে দুধ পান করাচ্ছে, আর সঙ্গে সঙ্গে আবার যে বড় বড় ছেলেগুলো যাদেরকে মায়েরা সব ঘরের গৃহিণীগণ তারা ওই বড় ছেলেটাকে আদর করে ছোটো ছেলেটাকে ফেলে রেখে, এই কথাটা কেউ জানতে পারছে না ব্যাপারটা কী হলো। এটা এক বছর প্রায় হয়ে যায়, তখন বল্লভজি মহারাজ, যাকে বলা হয় কৃষ্ণর থেকে অভিন্ন, যেই কৃষ্ণ সেই বলরাম, বরঞ্চ আমরা বলরামের বিশেষ মহিমা কীর্তন করি। কী জন্য? যে কৃষ্ণের যা কিছু সব বলরামে, সে আবার কী কথা? কৃষ্ণর যেখানে বাড়িতে থাকেন, যে আয়া যেখানে বাড়িতে থাকেন, প্রাসাদ সেখানে, যে শয্যা, যে বিছানায় শোবেন, যে ছাতা ব্যবহার করবেন, যে পাদুকা, সিংহাসন, কাপ, যা কিছু আছে, এমনকি উপবীত, উপবীত মানে যোগ্য উপবীত, পৈতে, সমস্ত কিছু কিন্তু বলরাম, কৃষ্ণের কিছু নেই। কৃষ্ণের একটা জিনিস আছে, সেটাকে ভক্তিমোহন ঠাকুর ব্যাখ্যা করেছেন সুন্দরভাবে, কৃষ্ণের হচ্ছে উইল পাওয়ার, কৃষ্ণের উইল পাওয়ার, ইচ্ছা শক্তি, কৃষ্ণের যা চাইবে তাই হবে। একটা একটা টিপিক্যাল টিপিক্যাল কোয়েশ্চেন সব আসে, সেইগুলোর উত্তর আমি সময় সময় দিয়ে থাকি বিভিন্ন সভাতে, এখন দিতে গেলে হবে না। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে আপনি বললেন বলরাম আর কৃষ্ণ অভিন্ন, তাহলে বলরাম কেন জানতে পারল না, এটা আমাদের প্রশ্ন। সেখানে উত্তর হল, বলদাওজি মহারাজ কৃষ্ণের প্রথম প্রকাশ বিগ্রহ। কৃষ্ণের একটা জিনিস আছে, আমি বলেছিলাম উইল পাওয়ার। ভগবান বলরাম এবং ভগবান কৃষ্ণ একই, তথাপি কৃষ্ণের ইচ্ছা হল আমি দাদার কাছে এই ব্যাপারটা প্রকাশ করব না, প্রকাশ করব না, এই লীলাটা জমবে ভালো, এই লীলাটা আরও ভালো করে জমাবো, এই জন্য দাদাকে জানতে দেব না। কিন্তু বল্লভজি মহারাজ এত দিন ধরে খালি লক্ষ্য করছেন ব্যাপারটা কি, গৌচারণ করতে যাই, সেখানে আমরা যদি গোবর্ধনের দিকে যাই, দেখা যায় ওখানে বাছুরগুলো রয়েছে আর এখানে গোমাতাগুলো কোথায় রয়েছে, তাদের নিজেদের বাছুরের কাছে ল্যাস তুলে একবারে পাহাড় থেকে দৌড়ে চলে যাচ্ছে। এমনকি যারা গোয়ালা, যারা গোপালা ধরে রাখতে পারছে না, ছিঁড়ে চলে যাচ্ছে। বলরাম অনেকদিন ধরে খেয়াল করলেন ব্যাপারটা কী হলো বলো তো, এ তো স্ট্রেঞ্জ, একটা অদ্ভুত ব্যাপার, ছোটো বাচ্চাগুলোকে আদর করার কথা সেটাকে ফেলে রেখে ছোটো বাচ্চাগুলো বাড়িতে রয়েছে, বড় বাচ্চাগুলোর পেছনে দৌড়াচ্ছে। তখন বলরাম কী করলেন, কৃষ্ণের স্মরণ নিলেন, কৃষ্ণ তো চালাকি কী কী, তখন সেখানে আরে এ তো কোনোটাই বাছুর নয়, এ তো কৃষ্ণ। বলরাম যখন বলরাম মানুষ মনুষ্যলীলা করছেন, কৃষ্ণ মনুষ্যলীলা করলে পরে ইচ্ছা করে ভগবানের এটাকে প্রয়োগ করতে চান না, তো ভগবান স্বয়ং, তাদের স্বয়ং জ্ঞানবত্তা রয়েছে, কিন্তু তথাপি ভগবানের লীলা। বলরাম আরে সব তো কৃষ্ণ, এই বাছুরগুলো সব কৃষ্ণ, এ কি এই বালকগুলো সব কৃষ্ণ। ভগবান বলরাম তখন বললেন আরে তাই তো বলি, জগতের কোনো মায়া আমাকে স্পর্শ করা তো সম্ভব নয়, আমাকে কি করছে এইসব ব্যাপার, তখন দিলে আমাকে কি করে স্পর্শ করছে এটা সম্ভব না। যখন বলরাম বুঝতে পারলেন তখন ঠিক আছে আর কদিন লীলা করছিস কর দেখি। সেখানে এবার ব্রহ্মা এবার মাথা খারাপ হয়ে গেছে, ব্রহ্মা মাথায় হায় হায় করছে, এ কি এ আমি কি কত বড় অন্যায় করলাম, এ তো দেখছি সাক্ষাৎ কৃষ্ণ। ব্রহ্মার দিব্য চোখ তাকে দেখতে পেলেন, সব কৃষ্ণই ওই সব সেজে রয়েছে, সঙ্গে সঙ্গে আমি তো বিরাট অন্যায় করেছি, আমি তো ঠিক করি নাই, এখন পায়ে ধরে ক্ষমা চাইতে হবে। সঙ্গে সঙ্গে ব্রহ্মা চতুর্মুখ চলে এলেন, চলে এসে কৃষ্ণের পায়ের কাছে এসে কাঁধে কেঁদে আছড়ে পড়লেন, সাষ্টাঙ্গ দণ্ডবোধ করে কাঁদতে থাকলেন, বলতে না স্তব করতে থাকলেন, প্রভু আমায় ক্ষমা করো আমি ভুল করেছি। কী কী স্তব? ব্রহ্মার বড় লম্বা চড়া স্তব, তার মধ্যে বিখ্যাত কয়েকটি স্তব আমি আলোচনা করব। ব্রহ্মার এত লম্বা চড়া স্তব করতে হয়েছে, কৃষ্ণ কিছুতেই সহসা তাকে কৃপা করেন না, অনেক সময় লেগেছে। ব্রহ্মা বলছেন নৌমিড্যতে অব্রবপুষে তরিতম্বরায় গুঞ্জাবতংস পরিপিচ্ছল সৎমুখায় বন্য স্রজে কবল বেত্র বিষানুবেণু লক্ষ শ্রিয়ে মৃদুপদে পশুপাঙ্গজায় নৌমিড্যতে অব্রবপুষে তরিতম্বরায় গুঞ্জাবতংস পরিপিচ্ছল সৎমুখায় বন্যস্রজে কবলবেত্র বিষান বেণু লক্ষশ্রিয়ে মৃদুপদে পশুপাঙ্গজায় নৌমিড্য হে ইড্য নমস্কারের যোগ্য হে প্রভু নৌমিড্য আমি তোমার চরণে স্মরণ গ্রহণ করলাম। নম কথাটার মানেই চাই, কেউ বলতে পারে কই স্মরণ গ্রহণ করলো, এখানে তো বলছে নৌমিড্যতে অব্রব নম করেছে, নম আমরাও তো নম নম নম কেউ কেউ আবার এক হাতে এরাম এরাম ঠাকুরকে দণ্ডবোধ করে, বড় অদ্ভুত দণ্ডবোধ, এক হাতে দণ্ডবোধ সম্পূর্ণ নিষেধ। দণ্ডবোধের অনেক বিধান আমি আলোচনা করেছি, বিস্তৃত অনেক কিছু বলতে চাই কিন্তু সময় পারমিট করে না, অগাধ সমুদ্র পড়ে রয়েছে আমার সম্মুখে, পার হব কী করে। সেখানে হচ্ছে নৌমিড্য তুমি নমস্কারের যোগ্য, আমি তো নৌমিড্য নৌমি ইড্য নম কথাটার মানে প্রভুপাদ ব্যাখ্যা করেছে, ন কথাটার মানে হচ্ছে নিষেধ, ম কথা হচ্ছে অহংকার। যেই নম করবে তখনই মনে হবে তুমি অহংকারটাকে ত্যাগ করেছ কি, তুমি যে নম করলে গুরু বৈষ্ণবকে নম করলো নম এরম করলো কিন্তু অহংকারটাকে ত্যাগ করেনি, তাহলে নমটা হলো না। ন নিষেধাজ্ঞা আর ম হচ্ছে অহংকার, অহংকারকে নিষেধ করার জন্যই এই নম বা দণ্ডবধ এইগুলো বিধান হয়েছে। এদের মানেটা কেউ না বুঝে ওই স্টিরিওটাইপ করে দেয়, ও করতে হয় একটু দণ্ডবধ করছে আমিও একটু করি। গুরু মহারাজ সুন্দরভাবে একটা উদাহরণ দিতেন, বৃদ্ধ বয়সে বলছেন এই লোকগুলো হচ্ছে ঠিক যেমন ভেড়া, ভেড়া চড়ায় দেখেছে, কে দেখেছে ভেড়া চড়ানো, এখানে তো ভেড়া চড়া দেখতে পারে না, যারা পাহাড়ি এলাকায় এই দা এখান থেকে কার্সিয়াং এইসব জায়গায় গেলে ভেড়া চড়াবার লোক দেখতে পাবে, ভেড়াগুলোকে চড়ায় একটা মেন ভেড়া আছে, সেই ভেড়াটাকে যেদিকে টানবে সব ভেড়া সেদিকে যাবে, কাউকে টানতে হবে না, বলতে হবে না এদিকে আয়, একটা ভেড়া যেদিকে যাবে ভেড়াটাকে একটু ধরছে ও ভেড়াটা সব দিকে। গুরুমায় হেঁদে হেসে বলতেন বাবা একদিন একটা অদ্ভুত জিনিস দেখলাম। আমি কী দেখলেন আপনি? বলছে বাবা কী বলবো, গঙ্গার ঘাটে স্নান করতে গেছি, সেই দিনটা ছিল হচ্ছে গুরুপাদ পদ্ম কালনায় থাকতেন, কালনাতে রোজই গঙ্গায় স্নান করতে প্রথমে, অনেক কথা এসব কথা অদ্ভুত অদ্ভুত সেই মহাপুরুষের লীলা বলতে ইচ্ছেও করে কিন্তু সময় হবে না। সেখানে তিনি গঙ্গায় স্নান করতে গেছেন, রোজই স্নান করেন, আজকে পড়ে গেছে মহালয়া মহালয়া তর্পণ। গুরু মহারাজ গিয়ে দেখেন তো গঙ্গায় খুব ভিড়, আর ঠিক আছে ভিড় তো আমি স্নান করে চলে যাব, ওখানে দাঁড়িয়ে দিয়ে সব সব গঙ্গায় কোষাকুষি সব নিয়ে সব এসছে, সব এ করবে মানে তর্পণ করবে। গুরুমায় বলছেন এটা মজার জিনিস দেখলাম, আমাদের ওখানে বিখ্যাত মুখার্জিবাবু তার নাম আছে, তিনি হচ্ছে খুব ভজন ভজন করেন, দেবীর ভজন করে, দেবীর ভজন করেন, তোকে তাকে নাম করালো জানে জমিদার। তিনি কী করেছেন, ঘাটেতে এসছেন চান করতে, তার সুন্দর কাপড় চোপড়, কাপড় চোপড়গুলো ছেড়ে রেখেছেন এক জায়গায়, একটা জায়গায় একটা ছেলেকে দাঁড় করিয়ে রেখেছেন, আবার কোষাকুষিটাকে কী খুব ভালো কোষাকুষি, কোষাকুষি একই রকম হয় প্রায়, কোষাকুষিটা ঘাটেতে রেখেছেন, রেখে বললেন আমি স্নান করে আসি, তারপর কোষাকুষিটা নিয়ে পাম পণ্ডিত্য আছেই ব্রাহ্মণ বললেই তর্পণ করব, নিজেও অনেকে পারেন যারা ব্রাহ্মণ আছেন শুদ্ধ ব্রাহ্মণ। তর্পণ করতে গিয়েছে বলো আমার কোষাকুষিটা যদি কাউর সঙ্গে মিশে যায় তখন কী হবে, তাহলে এক কাজ করি দাঁড়া, মাটির একটা ডেলা গঙ্গা থেকে একটা মাটির ডেলা তুললো, তুলে কোষাকুষির উপর রাখলো, রেখে কী করছেন চান করছেন, বেশ কিছুক্ষণ চান করে সূর্য ফূর্য দণ্ডবোধ করে উঠে তিনি বলছেন আমার কোষাকুষিটা গেল কোথায়, কেন বললো সমস্ত ব্যক্তি ওই মুখার্জিবাবু দেখে দেখে সবাই মাটির একটা করে ডেলা ওর উপর রেখে দিয়েছে কোষাকুষির উপর, ওরা ভেবেছে এই কোষাকুষির উপর মাটির ডেলা রাখতে হয়, মুখার্জিবাবু রেখেছে সবাই রাখতে হয়, মুখার্জিবাবুর মাথায় হা দেখি আমার কোষাকুষিটা গেল কোথায়। সেরকম গুরুপাদ পদ্ম হেসে যে বলতেন এই লোকগুলো হচ্ছে ভেড়ার পাল, যেমনভাবে যেদিকে টানবে কান নিয়ে, কান টানলে মাথা আসে, একটা ভেড়া টানলে সব তার পেছনে যাবে, সত্যি তাই মজাদার খেলা। এখানে নৌবিদ্যতে অব্রবপিষে তোর এই শ্লোকের ব্যাখ্যা করতে গেলে অনেক টাইম লাগবে, এর টিকাকারদের বিভিন্ন ভাব আমি অল্পের পর স্পর্শ করবো, কোনো দিন সুযোগ হলে এইসব রসময় ব্যাখ্যা এর মধ্যে করব। এই যে নৌমিত্র বলছেন, নৌমিত্র বলে পরিষ্কার কৃষ্ণকে দণ্ডবোধ করলেই হলো, কিন্তু এতগুলো কথা নৌমিত্রতে তোমাকে দণ্ডবোধ, হে প্রভু অব্রবপুষে, অব্রবপুষে মানে মেঘের মতো রং, এইসব কথাগুলো বলবার কি দরকার ছিল? নৌমিত্রতে অব্রবপুষে তরিতম্বরায়, একে তো তোমার গায়ের রং হচ্ছে অভ্র, অভ্র মানে মেঘ, এই মেঘের রং, তারপর তুমি আবার পড়েছ তড়িৎ বর্ণ অর্থাৎ বিদ্যুতের বর্ণ কাপড় পড়েছ, ভালো লাগছে বেশ দেখতে, আর গুঞ্জাবতংশ গুঞ্জার মালা পড়েছ, লসত মুখায়, আহা কি অপূর্ব রূপ, আর বন্য স্রজে বনের মালা ফুল দিয়ে সাজানো আছে ভগবানকে, শরীর অপূর্ব রূপ। ভগবান যখন বৃন্দাবনের জঙ্গলে প্রবেশ করতেন তখন সখারা তাকে কত ফুল পাতা বিভিন্ন বাহারি পাতা, আমরা নিজেই রথযাত্রা করেছি, পাতা বাহারি পাতা পাতা নিয়ে এসে জগন্নাথকে সাজিয়ে হই হই করে বাঁশি বাজিয়ে ভোঁ ভোঁ করে চলল জগন্নাথ। এখনকার বাচ্চারা এসব আর খেলে না, আর খেলার মাঠ নিয়েও মারামারি হয় না, আমাদের সময় ছিল এই তুই দু ঘন্টা খেলেছিস আমরা এখন খেলবো, বলো না আমাদের এখন খেলা হয়নি, কত মাঠ নিয়ে ঝগড়া, বিভিন্ন বড় বড় মাঠ তাও হচ্ছে না, ছেলেবেলা এত খেলতো, খেলার লক্ষ্যই। ওই জন্য এইসব জগতের যে অবস্থাটা চেঞ্জ হচ্ছে র্যাপিড, এটা ভয়াবহ, এত ভয়াবহ পরিবর্তন যেটা কল্পনা করা যায় না। সেখানে এখানে বলছেন যে নৌমিদ্যতে অব্রবপুষে তরিতম্বরায়ও গুঞ্জাবসে, এবার বলছেন আর কবলবেত্র বিষাণ বেণু লক্ষ্যশ্রী মেদুপথে পশুভঙ্গ যায়ও, বলছেন বেত্র বিষাণ বনমালা উজ্জ্বল মুখ বদনমণ্ডল মুখপদ্ম বিষাণ বেণু, এগুলোকে কোমরে গোঁজা আছে সুশোভিত, মৃদুল পাদজ কোমল চরণ ভগবানের নন্দনন্দন, নন্দনন্দনকে বলেছেন কি পশুপঙ্গ যায় মৃদুপদে পশুপঙ্গ যায়, পশুপ মানে হচ্ছে যিনি পশু পালন করেন, কে নন্দ মহারাজ, পশু পালন করে কে নন্দ মহারাজ, নন্দ মহারাজের অনেক বেশি গৌ বাছুর সমস্ত রয়েছে, তাই জন্য পশুপ বলা হয় পশুপঙ্গ যায়ও। এখানে লক্ষণীয় বিষয়, এখানে বিশেষ লক্ষণীয় বিষয় এই যে পশুপঙ্গ যায়ও কথাটা বলার সঙ্গে সঙ্গে ব্রহ্মা এই মিন করেছেন যে নন্দের ছেলে তুমি, নন্দের শরীর থেকে তুমি হয়েছ, এই কথাটা সম্মান দিয়েছেন। বাস্তবিক পক্ষে এই যে পশুপঙ্গ যায়ও, এটা ভাগবতে অন্য অন্য জায়গায় সুন্দরভাবে ব্যাখ্যা আছে যে অনেক জায়গায় বলা আছে নন্দাত্মজ, নন্দাত্মজ বলা হয়েছে, বাসুদেবাত্মজ বলা নেই, কিন্তু মাইন্ড ইট, আমরা জানি কারাগারেতে সব এরা হয়েছেন, কৃষ্ণের আবির্ভাব হয়েছে, কিন্তু নন্দাত্মা যায়ও এখানে আমরা বলছি নন্দর শরীর থেকে এসছে, কিন্তু বসুদেবজির হৃদয়, বসুদেবজির হৃদয় থেকে সেসব হয়েছিল, জ্যোতি এসছে সেখান থেকে, দেবকীর হৃদয় চলে গেছে, তারপর কৃষ্ণ চতুর্ভুজের আবির্ভাব হয়েছিলেন। কিন্তু এখানে একটা স্পেশালিটি ব্রহ্মা বলছেন, এখানে হচ্ছে পশুপঙ্গ যায়ও, সাক্ষাৎ কৃষ্ণকে নন্দাত্মজ নন্দের বেটা বলা যাবে। এইভাবে কাতর ভয়ে প্রার্থনা করতে করতে বললেন, আমি তো বিরাট ভুল করে ফেলেছি ঠাকুর, হে প্রভু পরাৎপর অখিলেশ্বর অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ড নাথ, ইয়ে আমি কি করেছি, জ্ঞানে প্রয়াস মুদপাস নমন্ত এব জীবন্তি সন্মুখরিতাম ভবদীয় বার্তাম স্থানে স্থিতাহ সতিগতাম তনুবাং মনোভীর যে প্রয়াস অজিত জিত ওপি অসি তৈ স্ত্রীলোক্যাম জ্ঞানে প্রয়াস মুদপাস নমন্ত এব জীবন্তি সন্মুখরিতাম ভবদীয় বার্তাম স্থানে স্থিতাহ সতিগতাম তনুবাং মনোভীর যে প্রয়স প্রায়স অজিত জিত ও পিয়সি তৈ স্ত্রীলোক্যাম। কি বললেন এতে? বলছেন জ্ঞানে প্রয়াস মুদবাস নমন্ত এব জীবন্ত সন্মুখ রীতম ভবদীয় বার্তাম স্থানে স্থিত সতগতাম তনুবাং মনোভীর যে প্রায়শ অজিতপি জিতপি ওসি তৈ স্ত্রীলোক্যাম। ত্রিভুবনে আমরা জানি তোমাকে কেউ জয় করতে পারে না, তাই জন্য তোমার নাম অজিত, ভগবানের নাম অজিত। কেন ভগবানকে কেউ জয় করতে পারবে না? কিন্তু আমরা তো আবার দেখেছি ভগবানকে কিনে নিয়েছে, দেখেছি আমরা ভগবানকে কিনে নিয়েছি ভালোবাসো বলে। হ্যাঁ, সেটা হতে পারে, ভগবানকে কিনে নিয়েছে। ভগবান বলছে আমি তোমার কাছে বিক্রি হয়ে গেছি, তুমি যেখানে আমায় বিক্রি করবে সেখানে চলে যাও। তাহলে দুটোই সত্য, ভগবান সরার। ব্রহ্মা বলছেন আমার কত বড় ভুল হয়ে গেছে, আমি ব্রহ্মা, আমি জগৎকর্তা বলে আমার অভিমান হয়েছিল, তাই আমি প্রভু তোমাকে পরীক্ষার জন্য জ্ঞানের প্রয়াস নিয়েছিলাম। আজ আমি এই জ্ঞানের প্রয়াসকে চিরকালের মতো দূরে ছুঁড়ে ফেলে দিলাম। জ্ঞানে প্রয়াস মুদোপাস্য নমন্তি এব উদোপাস্য উপাস্য। হ্যাঁ, উদোপাস্য মানে হচ্ছে ছুঁড়ে ফেলা। এই জ্ঞানের প্রয়াস, আমি যেটাকে শিক্ষিত সমাজে বলে থাকি লজিক্যাল ইন্টারপ্রিটেশন ক্যান নট স্ট্যান্ড ইন দ্য ওয়ে অফ দ্যার অ্যাবসলিউট ট্রুথ। অপ্রাকৃত সত্যের পথে তোমার এই বিচার বুদ্ধি, তোমার এই বড় মাথা, এত বড় মাথাটা কোনো বিচার বিশ্লেষণ এগুলো কোনোটাই কাজে লাগবে না, কোনোটাই কাজে লাগবে না, সব বেকার। সেই জন্য বলছেন জ্ঞানে প্রয়াস মুদবাস্য নমন্ত এব, আমি নমন করছি তোমাকে, মানে আমি অহংকারটাকে ছেড়ে দিচ্ছি তোমার চরণে। নমন্ত এব বলছে, এব মানে নিশ্চিত পরিমাণে জানবে, নমন্তি এব, নমন্ত এব, এব কথাটা আর নমন্তি বললেই হতো, বলো না, নমন্তি বললে হতো না। প্রত্যেকটা শব্দের, প্রত্যেকটা ওয়ার্ডের এক একটা ইনার মিনিং আছে, গভীর রহস্য। এই জন্য নমন্ত বললেন, নমন্ত এব, জেনে রাখবে নিশ্চিতভাবে আমি দণ্ডবোধ করছি, আর আমার মধ্যে অহংকার নেই। ভগবান যে তাই নাকি, ঠিক আছে দেখি, নমন্ত এব। এখন আমার খালি একটাই প্রার্থনা যে আর আমি কোনোদিন নিজের জ্ঞানের দ্বারা, নিজের শক্তির দ্বারা, বলের দ্বারা, অর্থবল, লোকবল, বুদ্ধি বল, বিচার বল, বিদ্যা বল, কোনো কিছুর দ্বারা, এই যা হয়েছে হয়েছে, যা হয়েছে হয়েছে, আমি ক্ষমা চাইছি। এখন থেকে আমি কি করব, এখন থেকে আমি কি করব? বলছেন এখন থেকে আমি জীবন্তী সন্মুখ রীতাম ভবদীয় বার্তাম। এখন সাধুগণের, সাধুগণের, তোমার যে প্রেমী সাধুগণ পরমহংস বৈষ্ণবগণ, তাদের মুখেতে বিগলিত হরিকথার অমৃত শোভন করতে করতে আমি সাধুদের সঙ্গে থাকব। ব্রহ্মা, তোমার এত অভিমান ছিল, তুমি জগৎকর্তা, আজকে তুমি যে সাধুদের সঙ্গে থাকবে, ল্যাংট সাধুদের সঙ্গে যাদের কিছু নেই। হ্যাঁ, বলছেন জীবন্তী সন্মুখ রীতাম ভবদীয় বার্তাম স্থানে স্থিতাহা সতিগতাম তনুবাং মানবী। এই স্থানে স্থিতাহা, সাধুগণের মুখের কথা শুনব আর থাকবো, কোথায় থাকবে? এই স্থানে স্থিতাহা, এই কথা ব্যাখ্যা করেছেন বিশ্বনাথ চক্রবর্তীবাদ। বলছেন স্থানে স্থিতাহা মানে হচ্ছে সাধুগণ সাকাশে স্থিতাহা, অর্থাৎ সাধুগণের কাছে থাকব। বলছে স্থানে স্থিতাহা মানে হলো, স্থানে স্থিতাহা মানে হলো সাধুগণের সাকাশে থাকে, সামনে থাকব। আর কেন সাধুগণের সম্বন্ধে শতাং প্রসঙ্গাৎ মম বীর্য সংবিদ ভবন্তি হৃৎকরণ রসায়না কথাহা তৎসনাৎ আশু অপবর্গণী। হ্যাঁ, শ্রদ্ধা ভক্তি ভক্তা শ্রদ্ধা রতি ভক্তি রণুক্রমেশ্বতী, এই কথা বলেছেন কপিল মুনি। তাহলে আমি সাধুদের কাছে থাকব, আর থেকে অনর্গল তোমার ভবদীয় বার্তাম, তোমার এই অপ্রাকৃত গুণগাথা আমি শ্রবণ করব, আমার কানের মধ্যে সেই সব অমৃতময় কথা যাবে। আর গেলে পরে তুমি যে অজিত নাম ধারণ করেছো, তোমার কথা শুনতে শুনতে যদি কেউ বিগলিত হৃদয় হয়, প্রেমী হয়ে যায়, তাহলে ভগবানকে অনায়াসে কিনে নিতে পারবে, বক্ষে অবরুদ্ধ করবে। ভগবানকে ভালোবাসার দ্বারা অবরুদ্ধ করা যায়। যদি আমাদের মধ্যে কেউ ব্রজবাসীর ভাব নিয়ে ভজন করতে পারে, যশোদা মায়ের ভাব নিয়ে, রোহিণী মায়ের ভাব নিয়ে যে কোনো ব্রজবাসী যেটা আপনার ভালো লাগে, তাহলে দেহ যখন ছাড়বে, সিদ্ধি হবে, তখন সেখানে সেই সেবা লাভ করবে। যশোদা মায়ের মতো প্রীতি ভালোবাসা, তা এসবের অনেক গোপ গোমন রহস্য এসব এখন আলোচনা করলে কেউ বুঝবেও না। তাহলে তোমাকে যে লোকে অজিত বলা হয়, তথাপি তোমাকে তিলকে তিলকে তো তোমাকে বলা হয় অজিত, তুমি নাকি কারোর দ্বারা জিত হও না, অজিত ন জিত, হ্যাঁ তুমি কারোর দ্বারা জিত হও না, আর সেই তুমি ভালোবাসার পাল্লায় পড়ে তুমি কিন্তু সব তোমাকে কিনে নেবে। আমাদের ব্রজেতে সুন্দর সুন্দর কীর্তন আছে, প্রবল প্রেমকে পালে পরকর প্রভুকে নিয়ম বদলতে দেখা, বিরাট ভালোবাসায় পড়ে ভগবান নিজের নিয়ম ফিয়ম সব ভেঙে দিব, ও সব নিয়ম বেঁধেতে আছে এখানে সব নিয়ম নেই, তাই তো। প্রবল প্রেমকে পালে পরকর প্রভুকে নিয়ম বদলতে দেখা, আমরা তো এখানে তাই দেখছি, ব্রহ্মা তো ওই জন্য ভয় পেয়ে গেছিলেন, কি হলো ভগবান আমার এটু খাচ্ছে কোথা থেকে এলো, আমরা তো কোনোদিন দেখিনি জগতে, এইখানে হচ্ছে নিয়ম বদলে দিয়েছেন ভগবান, ভগবান ভক্তের জন্য নিয়ম বদলে যায়, যা যা যা যা সব এরকমভাবে। প্রবল প্রেমকে পালে পরকর প্রভু কো নিয়ম বদলতে দেখা, প্রভু কো নিয়ম বদলতে দেখা, এরা ব্রজবাসীরা গান সব। ব্রহ্মা অনেক স্তর স্তপ করলেন, তার মধ্যে বিখ্যাত বিখ্যাত বিখ্যাত দু একটা আমি কথা বলছি। তত্তে অনুকম্পান সসমেক্ষমান ভুঞ্জান এব আত্ম কৃতম বিপাকম হৃদবাগ বপুভীর বিদধত নমস্তে জীবেত যো মুক্তিপদে সদায় ভাব। তত্তে অনুকম্পান সসমেক্ষমান ভুঞ্জান এব আত্মকৃতম বিপাকম, কি বলতে চাইছেন ব্রহ্মা? বলছেন তত্ত্বনুকম্পা সুসমীক্ষমান ভুঞ্জান এব আত্মকৃত বিপাকম হৃদবাগ বপুভীর বিদধত নমস্তে জীবেত যে মুক্তিপদে সদায়। ভগবান তোমার চরণকমল সেই প্রাপ্ত হবে যে এই যে শরীরটা ধারণ করেছে, যে যে মানুষ যে শরীর ধারণ করেছে, সেই শরীর ধারণ করে যখন নানা রকম বিপদ আপদ আসছে, বিভিন্ন রকম অসুবিধে শরীরে অসুখ বিসুখ বিভিন্ন বিপদ, সেই সময় যদি তারা মনে মনে ভাবতে পারে, মনে মনে যদি ভাবতে পারে যে ভগবান আমার নিজের পূর্ব কর্মফলে এগুলো ভোগ করছি, আমার নিজের কর্মফল, এগুলো ভগবানকে দোষ দেবেন না, তাই বলছেন তত্ত্ব অনুকম্পাম, তো এটাকে বলে তত্ত্ব অনুকম্পা, যখনই বিপদ এলো এটা তো ভগবানের কোনো দোষ নেই, আমার তো নিজের কর্ম মানে ভোগ করে, এটাকে বলে তত্ত্ব অনুকম্পাম। সুসমীক্ষমান, সমীক্ষা মানে হলো কোনো বিষয়ের ওপর অ্যানালিটিক্যাল জাজমেন্ট, তার উপরে একটা সু লাগিয়ে দিয়েছে, বুঝে গেল? সমীক্ষা বললে আমরা বুঝি এ কোনো বিষয়ের ওপর সমীক্ষা হবে, তাহলে সমীক্ষা বললে মানে অ্যানালিটিক্যাল জাজমেন্ট, কিন্তু এখানে বলা হচ্ছে সুসমীক্ষমান, খুব সূক্ষ্ম বিচার করে ভগবানের তত্ত্বজ্ঞানের যে বিচারগুলো আমরা করি সেই বিচারে আস্তে আস্তে বুঝবেন যে না। আর তার সঙ্গে শরীর মন বাক্য হৃদবাগ বপিভীর বিধদত নমস্তে, কায় মন বাক্য তিনটের দ্বারা যিনি দণ্ডবত বিধান করবেন ভগবত চরণে, তিনি ভগবত চরণে চরণে চলে যাবেন, এছাড়া অন্য কেউ জানতে পারবেন। তত্তে অনুকম্পা সুসমীক্ষমান ভুঞ্জান এব আত্মকৃতম বিপাকম হৃদবাগ বপিভীর বিধদত নমস্তে জীবেত যো মুক্তিপদে সদায় ভাগ। এইসবভাবে বিভিন্ন রকমভাবে ব্রহ্মা প্রচুর স্তব করছেন, প্রত্যেকটা স্তবের বিরাট মানে আছে। তারপর দুঃখ পেয়ে বলছেন আমি ভেবেছিলাম আমি ব্রহ্মা, আমি বোধহয় এত সৃষ্টি সব কিছু, আমার বাইরে আর কি আছে? কাহম তম মহদহম খেচরাগ নিবাভুর সংবেষ্টিতাণ্ড ঘট ঘট সপ্ত বিতস্তিকায়ঃ, বলছেন কাহম তম মহদহম খচরাগ নিবাভু সংবেষ্টিতাণ্ড ঘট সপ্ত বিতস্তিকায়ঃ কেদৃগ বিধাবি গণিতাণ্ড পরাণচর্যা বাতাধরম বিবরস্য চতে মহিতম উৎক্ষেপণম গর্ভগত স্বপাদয়ো কিং কল্পতে মাতু রধো খজ অগসে কিমস্তি নাস্তি ব্যোপদেশ ভূষিতম কিমস্তি নাস্তি ব্যাপদেশ ভূষিতম তবাস্তি কুক্ষে কিয়দোপি অনন্ত। বলছেন ভগবান, আমি ভেবেছিলাম আমি হচ্ছি ব্রহ্মা, এই সৃষ্টির কর্তা, এই যে চতুর্দশ ব্রহ্মাণ্ড দেখা যাচ্ছে, হে ভগবান, এই প্রকৃতি মহৎ অহংকার আকাশ বায়ু তেজ জল পৃথিবী এই সব বেষ্টিত হয়ে যে পাতাল আদি সত্য লোক অন্ড ঘট একটা ব্রহ্মাণ্ড, বন্যান বন্যান ব্রহ্মাণ্ডকে বলে যে ঘট, একটা ঘট, এই ব্রহ্মাণ্ড হয়ে পাতাল আদি বা অন্ড ঘট, তাহাতে এই যে সপরিমাণে সপ্ত বিতস্তিকায় পরিমিত আমার যে শরীর, কোথায় আমি এই আর কোথায় আপনার মহিমা কোথায়। অতএব ব্রহ্মাণ্ড বিগ্রহ বলে আমি অভিমান করেছিলাম, অতএব ব্রহ্মাণ্ড বিগ্রহ বলে আমি আপনাকে ঈশ্বর বলতে পারি না, আমার শরীর ব্রহ্মাণ্ড, কিন্তু এতাদৃশ অখণ্ড অসংখ্য ব্রহ্মাণ্ড পরমাণুরূপে গবাক্ষের দ্বারেতে জানলার মধ্যে দিয়ে দেখলে পরে দেখে সূর্য আলো যখন প্রবেশ করে তখন আপনারা হয়তো খেয়াল রেখেছেন, গবাক্ষের দ্বারে অর্থাৎ জানলা দিয়ে যখন একটা বিম অফ লাইট সূর্যের যখন আলোকরশ্মি আসে তখন দেখেছেন আপনারা তাতে অসংখ্য ধুলিকণা দেখা যায় কি না, অন্ধকার থাকলে কাউন্টলেস এই কীরকম ধুলিকণা দেখা যাচ্ছে, সেরকম ধুলিকণা কিন্তু এখানে উঠছে, কেউ দেখতে পাচ্ছে না, প্রত্যেক জায়গায় তার মধ্যে বিভিন্ন জার্ম আছে, সব কিছু আছে। আর ব্রহ্মা এরকমভাবে স্তুতি করছেন, যেমন অসংখ্য ধুলিকণা উঠছে জগতে, সেরকম তোমার অসংখ্য ব্রহ্মাণ্ড তোমার উঠছে তোমার কৃপায়। এ বিশ্বলে এ বিরাট শিশু আন মনে তুমি খেলিছ। আরেকটা কথা, আমার দোষ ধরতে পারো না প্রভু, আমি নিজেকে বলছিলাম ঈশ্বর, কিন্তু আমি তো পরে বুঝলাম এখন আমার তো ক্ষমা করবে, কেন মায়ের গর্ভে যে শিশু থাকে সেই শিশু প্রসবকালের আগে পা ছড়ে, জানে প্রসবকালের আগে মাঝে মাঝে পা হাত পা ছড়ে, তখন মায়ের লাগে, কিন্তু মা ওই যে মাকে লাথি মারছে পেটের মধ্যে এরা মা পাগুলোকে এরা ঠেলা মারে তখন মায়ের লাগে, কিন্তু মা কি সেই শিশুটা দোষ ধরে? কীরকম সুন্দর উদাহরণ দিয়েছেন ব্রহ্মা, ব্রহ্মা বলছেন প্রভু সবই তো তোমার মধ্যে, অনন্ত ব্রহ্মাণ্ড তোমার কুক্ষিতে, এখন আমিও তো তার মধ্যেই একজন বাচ্চা, তা আমি যদি পা হাত পা ছুঁড়ে থাকি কিছু অন্যায় করে থাকি তো মা কি পায়ের ভেতরে যে গর্ভের মধ্যে যে পা হাত পা ছড়ে তখন মা কি কষ্ট হয় বটে, কিন্তু কখনো বাচ্চার তো দোষ দেখে না, ও করতেই পারে বাচ্চা, সেরকম আমি আশা করবো তুমি আমাকে নিশ্চয়ই ক্ষমা করবে। কাতরভাবে ব্রহ্মা কাঁদছেন আর এরকমভাবে অপূর্ব এই সমস্ত প্রার্থনাগুলো করছেন। তারপরে এখানে বলছেন অথাপিতে দেব পদাম্বুজোদ্বয় প্রসাদ লেশ অনুগৃহীত এবহি জানাতি তত্ত্বান ভগবান মহিমনো নাচ অন্য এক অপি চিরন বিচিনবন। অথাপিতে দেব পদাম্বুজোদ্বয় প্রসাদ লেশ অনুগৃহীত এবহি জানাতি তত্ত্বম ভগবান মহিম্ন নাচ অন্য একোপি চিরম বিচিন্বন। হে ভগবান, সাধু এবং বিবেকী জনগণ, চিত জড়াত্মক, চিত এবং জড় এই যে শরীর ধারণ করে হয়েছে, অসৎ পদার্থ ত্যাগ করে আপনাকে অন্বেষণ করে থাকে, তৎ বস্তু না না, এটা অতৎ বস্তু, এটা তৎ বস্তু, এবার নেতি নেতি করে বিচার করতে করতে আরে বাবা তোমার শরীরটাও তো জড়, তুমি যে শরীরটা নিয়ে লাই নাড়াচ্ছ এটাও তো জড়, এটা কি চিন্ময় নাকি খালি চিন্ময় আত্মা রয়েছে তার প্রভাবেতে এরকম, বাস্তবিক পক্ষে তুই তো জড়, এই শরীরটাও প্রকৃতি, বাস্তবিক পক্ষে আমাদের মা কিন্তু বিচার করলে বলতে হবে সূক্ষ্ম বিচার করলে কৃষ্ণ, আর যদি আরও তো স্থূল বিচার করা যায় তাহলে আমাদের যত মা সেজে রয়েছে কেউ কিন্তু মা নয়, মা কিন্তু একমাত্র প্রকৃতি দুর্গা। কি করে হলো দুটো বিচার বলে দিন। তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধুশ্চ সখা তমেব তমেব বিদ্বাম গবিনাম তমেব তমেব সর্বম মম দেব দেব। তো এটা কে বলেছে? ভগবান বলছেন আমি পিতা আমি মাতা, কেউ জানতে পারছে না। আর যদি বা জড় বিচারে করো তাহলে আমাদের যে আলাদা আলাদা মাগুলো, এটা আমার ছেলে সন্ন্যাস নিয়ে চলে গেল, মরে গেল চিন্তা করতে করতে, বাপটা মরে গেল চিন্তা করতে করতে। আর যদি বিদেশে যায় আমার শাশুড়ি প্যারা নদীর পারে, এখানে গিয়ে ধেই ধেই করে নাচছে পার্টিতে ক্লাবে, তখন মায়ের কোনো কষ্ট, আমার ছেলেটা খুব ভালো আছে, লোকে তো বলতে পারবো আমেরিকাতে আছে, কত বড় কথা, ছেলে আমার বৃন্দাবনে চলে গেছে, কেন ঘরে কি অভাব ছিল, হায় হায় বিয়ে তা দিতে পারলাম না, এই লজ্জায় মুখ দেখাতে পারি না। আর লজ্জায় কোনো দিনই মুখ দেখাতে পারবে না জন্মে জন্মে, যারা এরম ভাব। ভালোই বলেছে, ছেলে সন্ন্যাস নিয়েছে, ভালো তো, ছেলে সন্ন্যাস নিয়ে ভগবানের ভজন করছে, তোমাদের উদ্ধার করবে, কান্নার কি আছে, হ্যাঁ কে কাকে রক্ষা করে, সব মাগুলো হয়েছে সেরকম, কেউ ছেড়ে দিচ্ছে না ভালো ভালো ছেলেগুলোকে। বলছেন অর্থাৎ বলছেন এখানে ভগবান কেউ কিন্তু তোমাকে প্রাপ্ত হতে পারছে না, হ্যাঁ তোমাকে প্রাপ্ত হতে পারছে না। বলছেন কি হলো, বলছেন এখন এই শরীরটাও তো অসৎ, অতএব কি করা যায়, তথাপি এই যে চেষ্টা করে করে তোমার যদি চরণোদ্বয়ের কৃপা যতক্ষণ না পাই, তথাপি তে দেব পদাম্বুজ প্রসাদ লেশ অনুগ্রহিত এবাই, তখনই তোমার তত্ত্ব জান জানাতি তত্ত্বম এবাহি, অর্থাৎ যখন তোমার চরণোদ্বয়ের কৃপা, বলছেন দেব পদাম্বুজোদ্বয় প্রসাদ লেশানুগৃহীত এবাহি, যখন তোমার চরণোদ্বয়ের কৃপা বাস্তবিক কাউর উপর হয় তখনই জানাতি তত্ত্বম ভগবান মহিম, তখনই সে ভগবানের মহিমা জানতে পারে। তার আগে নয়, সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে গোপীনাথ আচার্যের বিরাট আলোচনা চলছে, কিছুতেই সার্বভৌম মেনেই নেবে না, সার্বভৌম মেনেই নেবে না। সর্ব বলছেন না, কেন মানব, এনি ঈশ্বর কী করে মানব, লাস্টে এত সব শাস্ত্রের যুক্তি দেওয়ার পর এ বেটা কিছুতেই মানবে না। তখন গোপীনাথ আচার্য বললেন, ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহারে সেই তো ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে, সেই তো ঈশ্বরকে জানতে পারবে যার উপরে ঈশ্বরের কৃপাটা হয়েছে। কিন্তু ঈশ্বরের কৃপাটা হওয়ার আগে আমি বলেছিলাম গুরু কৃপা, প্রথমে পার প্রাগমুখে নিত্যানন্দ বলরবে একটা গুপ্ত গুপ্ত কৃপা হবে সংস্কার অনুযায়ী, তারপর হবে, তারপর কী হবে, তারপর গুরু দেখিয়ে দেবে, গুরু কৃপা হবে, গুরু কৃপা হলে আবার বলরামের বাস্তব কৃপা পাবে, ভালো, এটা এর অত্যন্ত গুপ্ত রহস্য। এগুলো আমাকে যে গুরু পাইয়ে দেয় তখন তো বলরামকে জানি না আমি, বা কেউ যদি জানেও একটু একটু জেনেছে, এটা তো জানা নয়, দিব্যজ্ঞান না হলে জানা হয় না, তাহলে তখন কি করে গুরু পেল, বলে ওটা বলরাম দিয়েছে, বলরাম প্রত্যেককে বুঝে শুনে গুরু পাঠিয়ে দেয়। এসব সমস্যা আমি কালকে প্রাতকালীন অধিবেশনে আলোচনা করব, সময় তো ফুরিয়ে এলো, অনেক কিছু বলবার ইচ্ছা থাকলেও হচ্ছে না। তাহলে সেই জানাতি তত্ত্বম ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহারে সেই তো ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে, বাকি কেউ জানতে পারে। তে জানাতি তত্ত্বন ভগবান মহিন্ন নচন্য এক অপিচরণ বিচন্মনা, যদি নিজ চেষ্টায় কোটি বছর ভজন করে তথাপি সে ভগবানকে জানতে পারবে না। গুরু আশ্রয় বাস্তব গুরু চাই, ঠক গুরু নয়, ও তো পেয়ে গেছি গুরু, হবে না, গুরু লক্ষণ আছে, হ্যাঁ কোনো লাভ নেই। ব্রহ্মা এখন কাতর ভয়ে বলছেন, আহা এই ব্রজভূমিতে অহো ভাগ্য মহোভাগ্য নন্দ গোপজৌকসাম জন্মিতম পরমানন্দম পূর্ণম ব্রহ্ম সনাতনম, আহা অহো ভাগ্য মহোভাগ্য নন্দ গোপজৌকসাম, নন্দ ব্রজতে যারা থাকে তাদের ভাগ্য কী, আহা বলছেন নন্দ গোপজৌকসাম জন্মিতম পরমানন্দম পূর্ণ ব্রহ্ম সনাতনম, পরাৎপর অখিলেশ্বর পরৎপর অখিলেশ্বর অনন্ত ব্রহ্মাণ্ড নায়ক, সেই কৃষ্ণ নাকি এদের সব বন্ধু, কাউর ছেলে কাউর ভাইপো, এই সব বন্ধু তাদের আত্মীয়, কি আশ্চর্য কথা বলো দেখি, কৃষ্ণ এদের বন্ধু, এরা বলছে অথচ অনন্ত ব্রহ্মাণ্ডের ব্রহ্মাণ্ডের নায়ক তিনি, অনন্ত ব্রহ্মাণ্ড বিগ্রহ। রূপগোস্বামী বা জীব গোস্বামী এসব লিখেছেন সুন্দর, জন্মিত্যম পরমানন্দম পূর্ণং পূর্ণং ব্রহ্ম সনাতনম। আজ যদি আমার ভগবান যদি সত্যি কৃপা করেন তাহলে আজ আমি এই প্রার্থনা রাখছি, আমার ব্রহ্মা জন্মের দরকার নেই, আমার ব্রহ্মা হওয়ার দরকার নেই, অনেক হয়েছে কান্নাক ধরি, আমার ব্রহ্মা হওয়ার ইচ্ছা নেই, কি হবে? তদ্ভূরি ভাগ্যমিহ জন্ম কিমটব্যাম ইয়দ গোকুলে অপি কতম অঙ্গ্রিরে রজো বিষেকম তজ্জীবিতন্ত নিখিলম ভগবান মুকুন্দ স্তাদ্বাপি পদরজ শ্রুতি বিমিগ্রমেব। শ্রুতি স্মৃতি পুরাণ আদি যে কৃষ্ণচরণকে নির্ণয় করে, এই কৃষ্ণ কৃষ্ণচরণ সমস্ত কৃষ্ণচরণ আইডেন্টিফাই করছে, ওই কৃষ্ণচরণ, দ্যাট ইজ দ্য ফাইনাল গোল, আলটিমেট গোল, আমি সেই কৃষ্ণ যেখানে লীলা করছেন সে বৃন্দাবনের অপ্রাকৃত ভূমি, হায় হায় আমার যদি সেরাম সৌভাগ্য হয়। তদ্ভূরি ভাগ্যমিহ জন্ম কিম অটব্যাম যদ গোকুলে অপি কতভঙ্গ্রীর রজো বিষেকা, আমি এই গোকুলের মধ্যে যদি গুল্ম লতা ছোটোখাটো লতা পাতা হয়ে জন্মাই তাতে ব্রজবাসী ব্রজবাসীর ব্রজবালকগণ যাবে, কৃষ্ণও কখনো কখনো যেতে পারে, তাহলে তাদের ওই ব্রজবাসীগুণে যে ধুলি পায়ের ধুলো আমার মাথায় পড়বে, আহা তখন আমার কত সৌভাগ্য হবে। বলছেন কি আশ্চর্য, কত মঙ্গ্রী রজো রজোভিষেকম অঙ্গ্রী রজো অঙ্গ্রী রজোভিষেকম, সেই তাদের চরণের ধুলিতে আমার অভিষেক হবে, তাহলে আমার বুদ্ধিটা আরও ভালো হবে, আমার বুদ্ধি বিকৃত বুদ্ধি। আর আমাদের দেখব উদ্ধবজির প্রসঙ্গ আসবে, সেই জন্য আমাকে খুব তাড়াতাড়ি করতে হবে, ওই সব প্রসঙ্গ অনেক গভীরভাবে আলোচনা করতে হবে। উদ্ধবজি তো কেঁদে কেঁদে বলেছেন, বাস আমি হ্যাঁ আশা মহ চরণ রেণু যোসামহংসাম বৃন্দাবনে কিমপি গলমলতা সুদীনম যা দুস্তজ্জ সজ্জন মাজ্জ পথঞ্চ হিত্বা ভেজু মুকুন্দ পদবিম শ্রুতিভীম বিমিগ্রাম। এই কথাটা ব্রহ্মা এই কথা শ্রুতি শ্রুতিমিগ্রমেব, খালি ওনি বলেছেন শ্রুতিভীর বিমিগ্র, হ্যাঁ শ্রুতিভীর শ্রুতিগণ, শ্রুতিগণ ওটা কি মানুষ নাকি শ্রুতিগণ? হ্যাঁ শ্রুতিগণের স্বরূপ আছে, আমাদের কীর্তনে ভক্তি শ্রুতি স্মৃতিগণ কী করেন ধরণীলটায় অধিকার পাওয়ার জন্য আমরা শ্রুতি স্মৃতি স্বরূপ ধারণ করে কৃষ্ণের সামনে স্তব করছে, এটা আমরা দেখব, বেদ স্তুতি সব করছে, এগুলো আমরা দেখব কিছুদিন পরেই আমরা দেখতে পাব। এই যে আমি যে জয় জয় ঝা জাম দোষ গৃহীত গুণা তমসি যদাত্মনা সমবরুদ সমস্ত ভগ অগয়গ দোক সাম খিল সব, এই যে শ্লোক আছে এগুলো সব আলোচনা করব। এখানে দেখবে সব শ্রুতিগণ করছেন, এরা সব কৃষ্ণের চরণকে অন্বেষণ করছে, যত বেদ পুরাণ পড়ে পণ্ডিত হও কাঁচকলা কিচ্ছু হবে না, যতক্ষণ কৃষ্ণ নামক বিষয়ে চরণোদ্বয়ের অন্বেষণ করতে করতে ভগবানকে যতক্ষণ না পাবে ইউজলেস কাজ হবে না। বলছেন তদ্ভূরি ভাগ্যমিহ জন্ম কিম অটব্যাম যদ গোকুলে অপি কতমঙ্গ্র রজোভিষেকম, আমি বেঁচে থাকতে থাকতে এই যে অবস্থার মধ্যে পড়েছি, আর এখানে মুকুন্দচরণ যদ বলছেন সেখানে বেঁচে থাকতে চাই এই গুলমলতরূপে, যদ জীবিতন্ত নিখিলাম ভগবান মুকুন্দ স্তাদ্যাপি যৎপদরজ সুতমিজ্ঞমের। আমি ভাগবতের মহিমা আলোচনা প্রসঙ্গে বলেছিলাম উদ্ধবজি মহারাজ এখনও পর্যন্ত বৃন্দাবনের মধ্যে কুসুম সরোবরে, যেটাকে আপনার সুমন সরোবর বলেন, সেই কুসুম সরোবরে এখনও পর্যন্ত সেখানে গুল্মলতা রূপে লুকিয়ে রয়েছেন, এক স্বরূপে রয়েছেন বদ্রীনারায়ণে, আরেক স্বরূপে রয়েছেন বৃন্দাবনে। এখনও যদি কেউ সেই প্রেমের দ্বারা উদ্ধবকে জাগাতে পারে, উদ্ধব ওই গুল্মলতাকে বেরিয়ে আসবে, আপনাদের মনে হবে গাছপালা, এটা উদ্ধব, উদ্ধব ওই গুল্মস্বরূপের ভেতরে রয়েছে, এই কথাটা আমি ভাগবতের মহিমাতে ব্যাখ্যা করেছিলাম। উদ্ধব কীর্তন করতে করতে করতে করতে কীর্তন, উদ্ধব ধোঁয়ার মতো সেখান থেকে বেরিয়ে এলো, গুলমলতা থেকে এসে আমার আশীর্বাদ করতে আরম্ভ করলো। উদ্ধব ভেতর থেকে বেরিয়ে এলো, সেই উদ্ধবজি মহারাজ ভাগবত কথা বলেছিলেন। কৃষ্ণের যেসব পত্নীরা ছিলেন আর যে কৃষ্ণের যে বজ্রনাভ প্রপুত্র বজ্রনাভ বজ্রনাভ এরা সব হরিকথা শুনেছিলেন, অপূর্ব হরিকথা বলেছিলেন উদ্ধবজি মহারাজ। ওই ধোঁয়ার মতো বেরিয়ে এসছিলেন, যেমন আমরা আজকে সকালে বললাম যে কুবের আত্মজ গাছ থেকে বেরিয়ে এলো ধোঁয়ার মতো, কী ব্যাপার, সুন্দর একটা রাজবেশধারী। এখানে বলছেন এইভাবে সুন্দরভাবে কি হলো, বেরিয়ে এলেন, তারপর অনেক স্তবস্তুতি করেছেন, অত স্তবস্তুতি আমি আলোচনা করতে পাচ্ছি না সময়ের অভাবে। তো এইভাবে প্রার্থনা করছেন, করে কি করলেন, কাতরভাবে এই করতে করতে করতে করতে অনেক কথা আসে সব। হ্যাঁ, দু একটা শ্লোক পড়তেও পারি, মানে বলতে পারবো না। তাবদ রাগাদয়স্তেনাস্তাবদ কারা গৃহম গৃহম যাবত মোহ অঙ্গ্রি নিগড়ো যাবত কৃষ্ণ নতে জনহা প্রপঞ্চ নিষ্প্রপঞ্চয়োপি বিড়ম্বয়সি ভূতলে প্রপন্ন জনতানন্দ সন্দোহ প্রথিতম প্রভু জানন্ত এব জানন্ত কিং বহুক্ত নমে প্রভো মনসো বপুষবাচ বৈভবম তব গোচর। এইভাবে কৃষ্ণ প্রার্থনা করছে। সুখদেব গোস্বামী তারপর বলছেন যে এই তো প্রার্থনা করলো ব্রহ্মা এইভাবে, সমাশ্রিতা যে পদ পল্লব পল্লবম মহৎপদম পুণ্যযশো মুরারে ভবাম্বুধিরবৎস পদম পরম পদম পদম পদম যদ বিপদম নতেষাম সমাশ্রিতা যে পদপল্লব পদপল্লব প্লবম মহৎপদম পুণ্যযশো মুরারে ভবাম বুধির বৎস পদম পরম পদম পদম পদম যদ বিপদম নতেষাম। ভগবানের চরণ কমলকে যে আশ্রয় গ্রহণ করতে পেরেছে তার কি হবে, মহৎ পদম পূর্ণ যশো মুরারে, মুরারির চরণ কমল যে আশ্রয় করেছে। এ পৃথিবীটার মধ্যে যদি মানুষস্বরূপেও সে এসে থাকে তাহলে গোমাতার বাছুর যে কাঁচা মাটিতে পা দিলে পরে জায়গাটা গর্ত হয়ে যায় আর সেখানে জল হয়ে যায়, সেটাকে যেমন পাড়িয়ে যেতে একটা বাচ্চাও পারে, সেরকম তো অনায়াসে ভবসাগরকে পারে। ভবাম বুধির বৎসপদম পরম পদম পদম যদ বিপদম নতেষাম, তার কোনো বিপদ তাকে স্পর্শই করতে পারবে না। বলো নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণ কি, জয় হো জয় হো। এইভাবে দেখা গেল ব্রহ্মা এবারে তো হরণ করে তো মহাবিপদে পড়েছেন, তারপরে সমস্ত গৌ বাছুর আদি সমস্ত এই সব হরণ করে সেগুলো ছেড়ে দিলেন, ব্রহ্মার স্তব হয়ে গেল। ব্রহ্মার স্তর হয়ে যাওয়ার পর সেখানে আমি ব্যাখ্যা করেছিলাম, যে ব্যাখ্যাটা করতে করতে পুরো ব্যাখ্যা না হলেও আপনারা বুঝেছেন যে কেন কৃষ্ণ এই গৌ বাছুর রূপে ধারণ করে প্রত্যেকের বাড়িতে গেলেন, প্রত্যেক ব্রজবাসীর কারণটা কি আমি বলেছিলাম একটু আগে, কেউ মনে রাখতে পারলে বেড়েছে। প্রত্যেক ব্রজবাসীর ইচ্ছা ছিল যে আমার ঘরেতে যদি কৃষ্ণ থাকতো বড় ভালো হতো, সেই জন্য তাদের ইচ্ছাকে পূরণ করার জন্য কৃষ্ণ বাছুর রূপে এবং গোপবালক রূপে সব প্রবেশ করেছিলেন, যাকে আপনারা গৌমাতা বলছেন সেও আশা করেছিল। এই গৌমাতাগুলো কেউ সাধারণ নয়, বৃন্দাবনে কৃষ্ণের যে গৌ বাছুর সেজে রয়েছে এরা সব মুনি ঋষি, এরা সব এই হাজার হাজার লক্ষ লক্ষ মুনি ঋষি, এরা সব এই সেজে রয়েছে জানে না। যেমন আমি কিছুদিন আগে আলোচনা করলাম চবন ঋষি গাছের মধ্যে মিশে গেছে, কেউ বুঝতে পারছে না, এরকম খোঁচা মারা রক্তগত রক্ত বেরোলো, মনে আছে কিছুদিন আগে বলেছিলাম প্রসঙ্গ। এইভাবে দেখে গেল কৃষ্ণ যে কৃষ্ণ তাহলে এর দ্বারা কী প্রমাণিত হলো? কৃষ্ণ হল আত্মার আত্মা, সর্বভূতে বসে রয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ, আলাদা কাউর কোনো অস্তিত্ব নাই। এইভাবে কি হল, বৃন্দাবনেতে একদিন গোপবালকগণ, এই প্রসঙ্গ আমি অল্পের পরই ছেড়ে গেলাম উপায় নেই বলে, গোপবালকগণ সব কৃষ্ণ বলরাম হই হই করে বৃন্দারণ্যে প্রবেশ করছেন, বৃন্দারণ্যে প্রবেশ করে সেখানে খেলাধুলা করছেন, করতে করতে একদিন সখাগণ বলছেন, হে কৃষ্ণ হে বলরাম, আমাদের বড় খিদে পেয়েছে, আর কাজ করো না, এই যে তালবন আছে কত তাল দেখো দেখি এখানে, তো কয়েকটা আমাদের খাওয়ার ব্যবস্থা করো না। কিছু বললে আর সামান্য কথা, তাল খাবে তো খাও, বলছে না এখানটা অসুর আছে বেটা, সেই অসুর কী করে, সে হচ্ছে কী ধেনুকা অসুর, সে যেই এইখানে ঢুকবে সঙ্গে সঙ্গে সে এসে তাকে মেরে ফেলবে, ধেনুকাসুর তার নাম। তাহলে কী করা যায়, বলরাম বলে এই এক কথা কি, তুই কত তাল খাবি খা না তোরা, বলে কি করলেন ওখানে গিয়ে তাল গাছগুলোকে এমনকে ঝাঁকা দিলেন, তার নাম হচ্ছে বলরাম, সমস্ত ব্রহ্মাণ্ড নড়ে যায়, বলরাম এই ঝাঁকা দেওয়াতে কী হয়েছে, সব ধুম ধুম করে তাল পড়তে আরম্ভ করল, তাল পড়ার সঙ্গে সঙ্গে ধেনুকাসুর বলে, হে আমার এখানে কোথায় আওয়াজ হচ্ছে এরকম, গিয়ে দেখে রি তাল নিতে এসছে সব এইসব ছেলেগুলো, হ্যাঁ একবার দুরন্ধর একবার লড়াই আরম্ভ করে দিল, মারবে বলরামকে, এইরকম মারতে আসছে কৃষ্ণকে মারতে, বলরাম কী করলেন বেটা দাঁড়া, মারতে আসবি, সঙ্গে সঙ্গে পেছনের ঠ্যাং দুটো ধরে একবারে এরম ঘুরিয়ে ঘুরিয়ে তুম ছুঁড়ে ফেলে দিল একেবারে, সে মানে এমনভাবে পড়লো যে পড়া সঙ্গে সঙ্গে একেবারে কাত, একেবারে কাত হয়ে গেল সমস্ত তালবন, একেবারে একটা গাছ একটা তাল গাছের উপর একটা তাল গাছ একটা তাল, এই পর্যন্ত সব তাল গাছ ভেঙে চুরমার হয়ে গেল, দু একটা তাল গাছ এখন আছে, সেটা স্যার নাম হচ্ছে তালবন। এইভাবে তালবৃক্ষ থেকে তাল পেরে তাদেরকে ভোজন করিয়েছিলেন আনন্দের সঙ্গে। আর এখানে তালগা তালবন ধেনুকাসুর বধ হয়ে গেল, ধেনুকাসুর বধ হওয়ার পর তাল গুঁকা দিয়ে সব করে কৃষ্ণ কী করছেন, জঙ্গলে জঙ্গলে ঘুরছেন, জঙ্গলে ঘুরতে ঘুরতে কৃষ্ণ কৃষ্ণ কী করলেন, বলছে ঘুরতে ঘুরতে বৃন্দাবনের যেটাকে আপনারা বলেন কালীয় হ্রদ বলা হয়, কালীনাগ না কালী কালীনাগ সর্প, সেই কালীনা কোনো ঘটনাক্রমে গরুরের সঙ্গে একটা তার ঘটনা ঘটেছিল, সেগুলো আমি বলার সময় পাব না, গরুর ভগবানের ভয়ে এই কালীনা রমণক দ্বীপ ছেড়ে পালিয়ে চলে এসছে ভয়েতে, গরুরের ভয়ে ভগবান যে বহন করেন বাহন, গরুরের ভয়েতে সে বৃন্দাবনে এসে এই একমাত্র কালিয়া হ্রদেতে ওই সাপ লুকিয়ে রয়েছেন, কারণ ওখানে একটা ঘটনা আছে আমি নবম স্কন্ধ আলোচনা প্রসঙ্গে বলেও ছিলাম অল্প করে, সৌভরিমণি সাপ আছে সেখানে গরুর ভগবান আসতে পারবে না, সেই জন্য সেখানে ও চিন্তা করলো, সাপ চিন্তা করলো একটাই জায়গা আছে ব্রহ্মাণ্ডে যেখানে যাবো আমাকে টেনে নিয়ে আসবে, একমাত্র এই জায়গা আছে সেখানে গেলে আর সে ধরতে পারবে না, এখানে গিয়ে থাকি, এই জন্য কালিয়ানাগ সেখানে এসে জলের মধ্যে রয়েছে, কিন্তু ওই নির্মল জল বৃন্দাবনের নির্মল যমুনার জলের মধ্যে ওই সাপটা যদি থাকে এটা কি ভালো হয়, কেন সাপের বিষ আছে গৌ বাছুর সমস্ত জল খাচ্ছে, এই যেমন আজকের দিনের ঘটনা সবাই হই হই করে বৃন্দাবনে সব খেলা খেলা করতে করতে যমুনার তীরে গেছে, যমুনার তীরে জল খেয়েছে, জল খাওয়ার সঙ্গে সঙ্গে সব বাছুরগুলো এগুলো সব মরে মরে পড়ে গেছে, হায় হায় কাণ্ড, কী করে মরল, বলে এই তো যমুনা দূষিত হয়ে গেছে, কী করে হলো, খবর পেলে এর ভেতরে একটা বিশদ সর্প আছে, জগতে সেই সর্পকে কেউ দেখেনি, এত বড় সর্প, এত বড় তার হ্যাঁ ফোনা সমস্ত বিশাল বিশদ সর্পকুলের একদম রাজা যাকে বলে, আচ্ছা বলছেন কি, বলছেন শিশুকবাচ বিলক্ষ্য দূষিতম বিলক্ষ্য দূষিতাম কৃষ্ণাম কৃষ্ণ কৃষ্ণা আহীনা বিভু তস্যা বিশুদ্ধিম অন্বীক্ষণ সর্পম তমোদ্বাসায়ত, কি অপূর্ব কিরকম অনুপ্রাস, ছন্দগুলো কিরকম মিলিয়ে রেখেছে দেখুন, কি সুন্দর শব্দের মিল, বলছেন বিলক্ষ দূষিতাম কৃষ্ণাম কৃষ্ণ কৃষ্ণায় হি না, যারা ব্যাকরণ জানা তারা বলুন প্রথম কথা, প্রথম প্রথম কৃষ্ণটার মানে কি হলো, যারা ব্যাকরণ জানে তারা বলে খুব আনন্দ পাবেন। তারা বলছেন প্রথম কৃষ্ণটার মানে কি হলো, দূষিতম কৃষ্ণাম, দূষিতাম দূষিতম না, স্ত্রীলিঙ্গ ব্যবহার দূষিতা যমুনা, তো যমুনা স্ত্রীলিঙ্গ ব্যবহার করছে, ওই জন্য দূষিতাম কৃষ্ণাম, অর্থাৎ যমুনাকে কৃষ্ণা বলা যায়, যে যমুনা নদীকে কালো তো যমুনার জল, এই জন্য তার একজন কৃষ্ণা। এই যে কৃষ্ণাম দূষিতাম বিলক্ষ, অর্থাৎ দেখে এই কৃষ্ণ আমাদের এই ভগবান পরাৎপর অখিলেশ্বর, কৃষ্ণা আহিনা বিভু, কার দ্বারা এই যে বলল বিষাক্ত হয়েছে, দূষিতাম কৃষ্ণাম, দেখে কে দেখল, কৃষ্ণ দেখল, কার দ্বারা দূষিত হল, যেমন ব্যাকরণ আছে কে কি কিসের দ্বারা কোথায় তো কোথায় কখন, কারকের বিভক্তি, এখানে কার দ্বারা বিষাক্ত হয়েছে, বলে কৃষ্ণা আহিনা, অহি মানে হচ্ছে সাপ, কৃষ্ণ সর্পের দ্বারা, কৃষ্ণাহীনা, কি সুন্দর মিলি মিলে লিখছে, বিলক্ষ দূষিতাম কৃষ্ণাম, কৃষ্ণ কৃষ্ণাহীনা বিভু তস্যা বিশুদ্ধমন্নেচ্ছন সর্পম তমোদবাসয়ত, সেখান থেকে সাপটাকে তাড়াবার জন্য কৃষ্ণ ভাই কি গার, আমার এই ব্রজধাম এখানে সবাই যমুনার জল পান করে, এখানে এই সাপটা কোথা থেকে এলো, এ তারা তো হবে এখান থেকে, হ্যাঁ কি করলেন কৃষ্ণ এই কথা বলে, আমার সখাগুলো সব মরে গেছে, সব সব বিশেষ জল খেয়ে সব পড়ে গেছে, গৌ বাছুর যারা খেয়ে সব মেরে পড়ে গেছে। কৃষ্ণ বললেন দাঁড়া, বলে কি করলেন, কোমরের কাপড়টাকে আমরা বাঁধলেন, যে গোয়ালারা যেন বাঁধে, আর গোয়ালা তো বটেই, গৌরাঙ্গবাবু নিজে বলেছেন সর্বজ্ঞ, এই তুমি গুণে দেখো তো আমি কে, সর্বজ্ঞকে বলছেন গুণে দেখো তো আমি কে ছিলাম পূর্বজন্মে, সর্বজ্ঞ গুণ এরকম ফাঁপড় হয়ে গেছে, কোনো কথা বলতে পারছেন, কি হলো বলো কি বলবে, বলে কি বলবো, দেখছি তুমি অনন্ত ব্রহ্মাণ্ড নাথ, পূর্বে যেরকম ছেলে এখনও সেরকম আছে, তুমি কিচ্ছু জানো না, তুমি ভুল জেনেছ। বলছে আমি পূর্বে গোয়ালার ছেলে ছিলাম, সেই গোমাতার সেবা করেছিলাম, এখন ব্রাহ্মণের ছেলে হয়েছি, বুঝলে, এই আমার পরিচয়, অনন্ত ব্রহ্মাণ্ডকে দেখছে সেই ব্রাহ্মণ যে গণককার, গুনে দিয়ে এই তো সেই পরাত পরে গেলে সে অনন্ত ব্রহ্মাণ্ড নিয়ে খেলা করছে, এই যে লোকে মারা সব যে মারা যাচ্ছে কাঁদছে, এই যত এর বাবা মারাচ্ছে, স্বামী মারাচ্ছে, ছেলে মারা, সব অহকে কাঁদছে, কিন্তু তত্ত্বে অনুকম্পান সুসমিক্ষমান, কেউ কেউ অভ্যাস করতে পারবে, যদি সেই তত্ত্বে উপস্থিত হতে পারে তখন সে দেখবে অনন্ত ব্রহ্মাণ্ড নিয়ে ভগবান খেলছে, অনন্ত ব্রহ্মাণ্ড নিয়ে, অনন্ত ব্রহ্মাণ্ড, ইনফিনিটি ব্রহ্মাণ্ড নিয়ে ভগবান খেলছে, চুটকি বাজিয়ে মজা করছে কৃষ্ণ। এইসব তত্ত্ব আলোচনা যেদিন যখন হবে তখন লোকে বুঝবে। এখানে এবার কোমর কষে কৃষ্ণ এক ঝাঁপ দেবে কোথা থেকে, বলছেন কদম্ব বৃক্ষের মাথা থেকে এক ঝাঁপ দেবে, কোথায়, জলে, যেখানে কালী কালীনাগ রয়েছে। আর সেই দিন ঘটনাক্রমে বলরাম যায়নি, বলরাম কোনো ঘটনাক্রমে সেই দিন বোঝেতে বালকরা গেছে, আর বলরাম যায়নি, বলরাম গেলে তো ঝাঁপ দিতে দেবে না, হ্যাঁ কী করছিস, বলরাম বড় ভাই যা শাসন করবি মানতে হবে, মা বলে দিচ্ছে এই দেখিস কিছু বললেই ভাইকে একবার খুব বকবি, ও কোনো কথা শোনে না। বলরাম বললাম কোনো চিন্তা নেই মা, আমি তো আছি, এরকমভাবে করতেন। এখন এইখানে সেই কালিয়ারদের ওপরেতে যে কদম্ব বৃক্ষ, সেইখান থেকে সেই কাপড় বেঁধে কৃষ্ণ কী করলেন, সেইখানে এক ঝম্প মারলেন, জলের মধ্যে যেই পড়লেন তার নাম কি, বলে তার নাম পরাত্পরাখিলেশ্বর, অনন্ত ব্রহ্মাণ্ড নায়ক কৃষ্ণ, দেখতে একটা বাচ্চা, কালকে ছোঁড়া, এই যে ঝাঁপ দিয়ে পড়ল মানে হচ্ছে যেন বিরাট ঢেউ উঠেছে কালিয়ারদে, এরকম এরকম তোলপাড় হয়ে গেল জল, তোলপাড়ার সঙ্গে সঙ্গে কি হলো, কালীনাগ জলের তলায় ছিলেন, এত হাঙ্গামা কোথা থেকে হচ্ছে, কি ব্যাপার, দেখেন একটা কোথা থেকে একটা বাচ্চা এসছে, এসে আমার এইখানে আমার জায়গা, আমার জায়গা এখানে কে বিরক্ত করছে, কে, কালীনাগ এবারে মাথা তুলে এরকমভাবে এরকম মাথা তুলল, মাথা তুলে কি দেখে ওখানে কৃষ্ণ, একটা কালো মতো ছেলে, বলো তবে রে, বলে কি করলেন, গিয়ে কৃষ্ণকে ল্যাস দিয়ে পেঁচিয়ে ফেললেন, ল্যাস দিয়ে পেঁচিয়ে ফেললেন, সমস্ত ফনা দিয়ে কৃষ্ণকে মারবার চেষ্টা করছেন, ছোবল মারছেন সারা গায়ে। আর কৃষ্ণ এরম এরম করে সমস্ত গোপাল যারা যারা এরম অবস্থা, বেশিরভাগই মরে গেছেন, তারা জল খেয়ে এরকমে পড়ে গেছেন। পরেতে সেই খবর চলে গেল যেখানে নন্দবাবা যশোদামা রয়েছেন, খবর চলে গেল সেখানে। ওরা অমঙ্গল দেখছেন, ওরা দেখছেন আজকে চারিদিকে অমঙ্গল দেখছি, এরকম তো দেখি না, নিশ্চয়ই কিছু হয়েছে। এই আজকে আবার বলরাম যায়নি, আমার বলরাম যদি সঙ্গে যেত তাহলে কোনো, বলরাম যায় নিশ্চয়ই এই ব্যাটা কিছু একটা হয়েছে, তো চলো চলো চলো আমরা খুঁজি কোথায় গেল ছেলেগুলো। বলে বাড়ি থেকে বেজেবার বেরোবার পর ব্রজভূমি তো সব মাটি, কাঁচা মাটি, তো আজকে কোথা দিয়ে গেছে ওরা নেবে, ওরা দেখেছে, দেখে পায়ের ছাপ দেখতে দেখতে ওরা সব চলছে, পায়ের ছাপ দেখতে দেখতে গেতে যেতে যেতে যেতে দেখছে যমুনার তীরে সমস্ত সখাগণ এবং সে বাছুরগুলো সব সমস্ত দেহ ছেড়ে পড়ে রয়েছে, আর সবাই তাকিয়ে রয়েছে জলের দিকে, যারা নতুন যারা মনে নাই জলের দিকে, এবং কাঁদছে, হু হু করে কাঁদছে, যারা জল খায়নি তারা রয়েছে, তাহলে গৌ গে গৌ বাছুরগুলো যেগুলো খায়নি তারা জোকে জল ফেলছে, আর দেখছে ওরকমভাবে কৃষ্ণকে কালীয়, আমাদের কৃষ্ণকে কালীয় নাগ বেঁধে ফেলেছে, এবার ওকে মেরেই ফেলবে, হায় আমাদের কী করতে হবে, আমাদের প্রাণ কৃষ্ণ, আজ আমাদের প্রাণ কৃষ্ণ চলে গেল। এইভাবে তারা মুহুর মুহুর গৌ বাছুরগুলো সব জল ফেলছে। এই সময় কি হলো, বলছেন ভগবান যখন ব্রজবাসী এসে গেছে, নন্দবাবা বলছে আমাকে ছেড়ে দাও, আমি বাঁচতে চাই না, আমি একবার ছেড়ে দাও আমাকে। বলে নন্দবাবা জলেতে ঝাঁপ মারতে চাইছেন, বলরামজি মহারাজ তাকে ঠেকালেন, বাবা একটু দাঁড়াও দাঁড়াও, বাবা এক্ষুনি করো না, একটু দাঁড়াও, কিছুতেই শুনবে না, বললো আমি জলে ঝাঁপ দেবো, আমার কৃষ্ণ মরে গেছে আমিও মরবো, যশোদামা সব ঝাঁপ দিতে চাইছে। সেই সময় কৃষ্ণ কী করলেন, সবাইকে মজা দেওয়ার জন্য কী করলেন, সঙ্গে সঙ্গে সার সাপের ওই যে পেঁচিয়ে ফেলেছে ওখান থেকে এক ঝটকা দিয়ে বেরোলেন, বেরিয়ে এক লাফ দিয়ে উঠলেন কোথায়, সেই তার ফনার ওপরে, আর ফনার ওপরেতে লাফিয়ে এবার কি ফনার ওপরে উঠে কি করলেন, উদণ্ড নৃত্য আরম্ভ করলেন, যে নৃত্য কোনোদিন কেউ দেখে নাই, কেউ কোনোদিন দেখে নাই, সে কৃষ্ণ নৃত্য করতে আরম্ভ করলেন উদণ্ড নৃত্য। বলছেন সেই বলছেন ত্বম চণ্ড বেগ বিশ্ববীর্যম মবেক্ষ তেন দুষ্টাম নদীঞ্চ খল সংযম অবতারহা কৃষ্ণ কদম্বম অধিরুজ্য তত অতি তুঙ্গাম আস্ফট্য গার রসন ন্যাপাত বিশোদে। এ বিশেষ জলেতে এক ঝাঁপ মেললেন, তারপরে এই করতে করতে কি হলো, সাপের সঙ্গে লড়াই, তারপর সাপ থেকে এক ঝটকা দিয়ে ছাপিয়ে ভগবান উঠে বললেন তার মাথার উপর, মাথায় উঠে একেবারে যে নৃত্য শুরু করলেন, সে নৃত্য কোনোদিন জন্মের সৃষ্টিতে কেউ দেখেনি, শঙ্কর ভগবান ভগবানের এই সব নৃত্য দেখে পাগল, বলা নটরাজ বলা হয় সেসব নৃত্য করেন, কিন্তু এ কী নৃত্য, এই নৃত্য তো আমি কোনোদিন দেখিনি, এ তাল এই ছন্দ এ কোথাকার নাচ, ব্রহ্মা শঙ্কর ইন্দ্র সব লোকপালগণ এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, এ কী কৃষ্ণ এর উপরে মাথার উপর নাচছেন, এরকম ব্যাপার, আরে বাপরে বাপ। এইভাবে নৃত্য করতে করতে কি হলো, বলছেন এইভাবে সে নৃত্যের তাল কি, তা থেই এরকম করে নৃত্য করে এক একটা ফনার ওপরে, এক একটা ফনার ওপরে এরকম একটা করে তাল, তা আবার একটা করে তা, ওই ফেলে গিয়ে ওখানে লাপিয়ে চলে যাচ্ছেন, এরকমভাবে মারছেন, পায়ের একটা একটা করে ড্যাশ মারছেন, আর কালিয়ার একটা করে এত ফোনা, এরকমভাবে দমিতে মাথা নিচু হয়ে যাচ্ছে, আমুক দিয়ে রক্তবমি হচ্ছে। এই করতে করতে কি হলেন, এবং ফোনার ওপরে এই ঘূর্ণমান অবস্থা, এবং পরিভ্রম বলছেন, এবং পরিভ্রম হতৌয়সম উন্নমতাম বলছেন, এখানে এবং পরি বলছেন, এবং পরিভ্রম হতৌয় মানে তার তেজটাকে নষ্ট করে দিচ্ছেন আর কি, তার তেজটাকে ওই সাপে। সমুন্নতাম সমুন্নতাং সমান্য আনম্য, মানে তার যে এক একটা করে মাথা, সেরকম হচ্ছে সমুন্নতাম অংশ আনম্য, আনম্য মানে মাথা নাবিয়ে দিচ্ছেন তার একটা করে। তৎপৃথু শিরহ স অধীরুর আদ্য, এই আদ্য পরাৎপর অখিলেশ্বর তার মাথার ওপর লাফিয়ে উঠলেন আর কি করলেন, তর বলছেন তৎ মূর্ধ রত্ন নিকর স্পর্শাতি তাম্র পাদাম ভুজ অখিল কলাদি গুরুর ননর্ত, বলছেন কালিয়ানগের প্রত্যেকটা ফনাতে একটা করে মণি আছে, আছে তো, সে মণিগুলো আলুগুলো কোথায় যাবে? কৃষ্ণ যখন তাতেই করে নাচছেন ও মণি থেকে তো আলো আসছে, এক এক সাপটা কালো আর কৃষ্ণ কালো বরণ, আর তাতে যে মণি থেকে যে কৃষ্ণের গায়ে জ্যোতি বেরোয়, কৃষ্ণ কালো শুধু নয় কচি মেঘ, ওই জন্য ঘনশ্যাম তার নাম, আর তার উপর গা থেকে একটা বিশাল একটা জ্যোতি বেরোয়, তার উপর আবার কালিয়ানগের মণির ওপর থেকে বিচ্ছুর হচ্ছে একটা করে মণি, তাতে এমন একটা সৌন্দর্য যেন আলো ছটা চারিদিকে, মনে হচ্ছে না আলো নাচছে এরকমভাবে। বলছেন এই কালিয়ানাগে তন্মূর্ধ রত্ন নিকর স্পর্শাতি তাম্র পাদাম্বুজ অখিল কলাধি গুরুর ননার্থ, এখানে অনেক ইম্পর্টেন্ট কথা। অতএব এই সর্পের মস্তকস্থ রেণু এই রত্ন সমূহের স্পর্শে ভগবানের পাদপদ্মের একটা তাম্র বর্ণ, একে তো পা চরণ কমল তো লাল, ভগবানের চরণের তলাটা হচ্ছে লাল, আর তার উপর মণি থেকে জ্যোতি আসছে প্রত্যেকটা সাপের মণি থেকে, সাপের ওই মণি থেকে পাদপদ্ম অপূর্ব তাম্রবর্ণ হয়েছিল, কি অপূর্ব এক শোভা। আর তখন যদি যেমন সমস্ত টিকাকাররা বলছে, সমস্ত বড় বড় দার্শনিকরা বলছেন, মহারাজ এখানে দেবতারা বলছেন ওখানে ওই যে কালিয়ানাগের মস্তকে ও কে নত্য করছে, কে কে উনি, কে উনি, কি কোনো উনি কি কোনো নর্তক শিল্পকলা শিখেছেন নাকি, তিনি নৃত্য করছেন না, উনি কি কোনো কলা শিল্পকলা শিখে তিনি নৃত্য করছেন? বলছেন না, তিনি কোনো শিল্পকলা শিখে নৃত্য করেননি, সমস্ত শিল্পকলা যার কাছ থেকে এসেছিল অখিল কলাধীর গুরু ননর্থ, সমস্ত অনন্ত ব্রহ্মাণ্ডে যত কলা বিদ্যা আছে তার যে গুরু তিনি নৃত্য করছেন, কোনো কলাকার নৃত্য করছেন না। মহারাজ মহারাজ কোনো কলাকার নৃত্য করছে না, কোনো কলাকার নৃত্য করছে না, যত কলা অনন্ত ব্রহ্মাণ্ডে যেখানে যা আছে যার থেকে এসছেন সে অখিল কলাধের গুরু ননর্থ, তিনি নৃত্য করছেন ওখানে। আচ্ছা হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে নৃত্য করতে করতে যখন কালীয়কে একেবারে সমস্ত ফনা, সহস্র ফনা মানে ভগবানের চরণের যে বিন্যাস, এ সময় গোনা যাচ্ছে না, বিদ্যুতের মতো এক একটা ফনা থেকে এরম ভাই যে পা ফেলছেন নৃত্য করছেন, কত ফনা সহস্র ফনা করতে করতে কালিও সমস্ত মুখ দিয়ে বমি বেরোতে বেরোতে মাথা নিচু করে পড়ে যাচ্ছেন, কালিও আর পাচ্ছেন না, মাথা ঘুরছে। তখন কি করলেন, তখন কালিওর যত পত্নীগণ আছেন তারা এসে ভগবানের কাছে স্তব করতে আরম্ভ, ভগবান আমাদের স্বামীটাকে ছেড়ে দাও, যা করেছে করেছে, এ তো ভগবানের কাছে নাগপত্নীগণ প্রার্থনা করছেন, ন্যায্য হি দণ্ড কৃত কিলবিষে অস্মিন স্তবাব তারহা খল নিগ্রহ হায়, হে ভগবান আমরা এটা স্বীকার করছি, আপনি যে কালীনাগ আমাদের যে স্বামী, আমাদের যে স্বামী তাকে যে আপনি শাস্তি দিয়েছেন যোগ্য ঠিক, কিন্তু প্রাণে মারবেন না, তাহলে আমরা বিধবা হয়ে যাব, আমরা কার আশ্রয়ে থাকব? আপনি ঠিকই করেছেন, কেন আপনার এই জন্যই তো জগতে অবতার, খল নিগ্রহায়, খল ব্যক্তিকে নিগ্রহ করার জন্যই তো আপনার অবতার, সবই ঠিক, কিন্তু আজ আমরা আপনার কাছে আপনার চরণে কালিয়ের প্রাণ ভিক্ষা চাইছি, দয়া করে আমাদের কাঁদছেন আর বলছেন, আর সমস্ত ধূপ দীপ মালা গন্ধ পদ্ম সে কালিয়ানাগের পত্নীগণ নিয়ে এসছেন যে কৃষ্ণকে পূজা করবেন, সমস্ত উপহার দিচ্ছেন আর বলছেন হে প্রভু বাইরের জগতের লোক দেখছে কালিয়ানাগকে আপনি শাস্তি দিলেন, কিন্তু আমরা বিচার করে দেখছি কালিয়ানাগের যে সৌভাগ্য সেটা ব্রহ্মা শঙ্কর পান নাই, কেন সেই চরণোদ্বয়কে আপনি মাথায় নিয়ে নৃত্য করে তার চরণের আপনার চরণের যে ছাপ আপনার চরণের ছাপ মস্তকে দিয়ে দিয়েছিলেন, ওই জন্য সব সমস্ত সর্পের মাথায় দেখবে সাপ আছে চরণ চিহ্ন। কেউ বিশ্বাস করতে চায় না কি অপূর্ব এই দিব্য লীলা ভগবানের, আনন্দ গায়ন্ত আনন্দ সমুদ্র মগ্না, আনন্দের সাগরে ভেসে যাবে যদি লোক এই উপলব্ধি করে এই সব বিষয়। কস্যানুভাব দেব বেদমহে তবাঙ্গ্রেণু স্পর্শাধিকার যদবঞ্চয়া শ্রীর্লনিয়াচর তপ বিহায় কামান সুচিরম ধৃতব্রতা কস্যানুভাব ন দেব বেদমহে তবাঙ্ঘ্রি রেণু স্পর্শাধিকার যদবঞ্চয়া শ্রীর্লনিয়াচর তপ বিহায় কামান সুচিরম ধৃতব্রতা। কী কৃপা করলেন প্রভু এই কালিয়কে আমাদের স্বামীকে, কস্যানুভব অশ্বন দেব বিদমহী, আমরা ভেবেই পাচ্ছি না। যা চরণ রেণু আপনার এই চরণ রেণু স্পর্শ করবেন দর্শন করবেন সেই আশায় সেই লক্ষ্মী দেবী সমস্ত ঐশ্বর্যের অধিষ্ঠাত্রী দেবী এখনও পর্যন্ত জঙ্গলে বসে রয়েছেন বেলবনে, যে কবে কৃষ্ণ কৃপা করবে, কৃষ্ণের চরণ দর্শন করব, তার রেণুর স্পর্শ করতে পারব। আর সেই চরণকে কালিয়ানগের মাথায় ইচ্ছা করে দিয়ে দিলেন, আহা কি আপনার করুণা! লোকে আপনার শাস্তি আর করুণা পার্থক্য বুঝতে পারে না। ননা কপিষ্টম ন চ সার্বভৌমম ন পারমিষ্টম ন রসাধিপত্যম ন যোগ সিদ্ধির পুনর্ভবম অপুনর্ভবম বা বাঞ্ছন্তি যৎপদ রজহ প্রপন্যা। কি বলছেন? ননাকপৃষ্ঠম ন চ সার্বভৌমম ন পারমিষ্টম ন রসাধিপত্যম ন যোগ সিদ্ধির পুনর্ভবম বা বাঞ্ছন্তি যৎপদ রজহ প্রপন্যা। বলছে হে ভগবান, আপনার চরণরতি প্রাপ্ত হইয়াছেন সে যা তাহারা স্বর্গ কিংবা পৃথিবীর সার্বভৌম পদ। বলছে কেউ যে কৃষ্ণের চরণ প্রাপ্ত হয়েছে তাকে যদি বলে তুমি কি নাকপৃষ্ঠম স্বর্গের পত্তা নেবে, বলে না না চাই না, সার্বভৌম পদ ব্রহ্মার পত্তা নেবে, না না না কিছু চাই না। এই যে সার্বভৌম মানে হচ্ছে এই পৃথিবীর একচ্ছত্ব অধিপতি, এটাকে বলছে সার্বভৌম। ন পারমেষ্টম মানে হচ্ছে পারমেশ্বর হচ্ছে ব্রহ্মার যে পদ, এটাকে চাও, বলে না। রসাতলে যে এত ঐশ্বর্য আছে যেটা বলি মহারাজকে স্থান বলি মহারাজকে স্থান দিল বামনদের, এটা চাও, বলো না। কিংবা যত যোগ সিদ্ধি আছে ১৮ রকম যোগ সিদ্ধি তার কোনো কিছু দু কি হবে এসব? ননা কপৃষ্টম ন চ সার্বভৌমম ন পারমেষ্টম ন রসাধিপত্যম ন যোগ সিদ্ধির অপুনর্ভবম বা বাঞ্ছন্তি এ বাঞ্ছন্তি যৎপদ রজহ প্রপন্যা। নমস্তুভ্যাম ভগবতে পুরুষায় মহাত্মনে ভূতবাসায় ভূতায় পরায় পরমাত্মনে জ্ঞান বিজ্ঞান নিধয়ে ব্রহ্মণে অনন্ত শক্তয়ে অগুণায় বিকারায় নমস্তে প্রকৃতায় চ নমঃ প্রাণমূলায় কবয়ে শাস্ত্রজনয়ে প্রবৃত্তায় নিবৃত্তায় নিগমায় নমো নমঃ। নমঃ কৃষ্ণায় রামায় বসুদেবসুতায় চ প্রদ্যুম্নায় নিরুদ্ধায় সত্ত্বতাম পতে নমঃ। নমো গুণপ্রদীপায় গুণাত্মচ্ছাদনায় চ গুণবৃত্তি উপলক্ষায় গুণদ্রষ্টে সসংবিদে অব্যাকৃত বিহারায় অব্যাকৃত বিহারায় সর্বব্যাকৃত সিদ্ধয়ে ঋষিকেশ নমস্তে মুনয়ে মৌনসারিণে। এইভাবে অনর্গল স্তব করলেন, করে সুখদেব গোস্বাই বলছেন এইভাবে সর্পকে, সর্প এবার আস্তে আস্তে সুস্থ হলো, হয়ে কৃষ্ণের কাছে অনেক কাতর প্রার্থনা করলো, প্রভু আমাদের দোষ কি বলো, আমরা তো সর্পজন্ম লাভ করেছি, সর্পজন্মে স্বাভাবিকভাবে ক্রোধ হয়, ফস ফস করে ওঠে। কালীয় নাগ একটা সুন্দর কথা বললেন, বলছেন স্বভাব দুস্তার্যনাদ যদ অসৎগ্রহ। স্বভাব দুস্তার্য প্রভু আমরা কি করব, আমাদের স্বভাবই এরকম। স্বভাব দুস্তার্যনাদ যদ অসৎগ্রহ, অসৎগ্রহ আক্রমণ করলে যেমন কিছুতেই পার পাওয়া যায় না, সে কি করব আমাদের এই অবস্থা। যাই হোক আপনি ক্ষমা করুন, আপনার থেকেই তো আমরা এসছি। এইভাবে ধীরে ধীরে রমণক পর্বতে সেখানে কি করলেন, কালীয়কে সমস্ত পরিবার সমেত সেখানে কোথায় পাঠিয়ে দিলেন, রমণক পর্বতে। বলে যাও আমার এখানে থাকা চলবে না, এখানে আমার সব ব্রজবাসীরা থাকে, এটা আমার নিজের জায়গা, এখানে তুমি বিষ দিয়ে খারাপ করবে, জল খাবে আর মরে যাবে, এ হবে না, যাও। সব পাঠিয়ে দিলেন। কালীয় ভয় পেল, আমি ওখানে গেলেই তো গরুর মারবে। বলল না আমার চরণচিহ্ন আছে, দেখলে আর মারবে না, তাই নাকি, তাহলে তাহলে যাই। এবার আস্তে আস্তে কালীয় নাগ সেখানে যাত্রা করলেন, সব বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে নিয়ে, কত বড় পরিবার করে ফেলেছিল, কতগুলো পত্নী, সেখান থেকে আস্তে আস্তে চল। ভজে ভজই কমন্ডনম সমস্ত পাপ খণ্ডনম, ভজে ভজই কমন্ডনম সমস্ত পাপ খণ্ডনম, বাঞ্ছা কল্প দুর্বশ্যকে বাসিন্দু ব্যবজপতি ধানন পাবন ভো বৈষ্ণব। একটি বিশেষ কথা, একটি বিশেষ কথা যেটা না বললেই হয় না, সেটা হলো এই, এক পরম বৈষ্ণব তিনি রাজস্থানের জয়পুর, সেখানে কোটা বলে একটা জায়গা আছে, সেখানে তিনি থাকতেন। তিনি বাইরের দৃষ্টিতে গৃহস্থ বৈষ্ণব বলে, কিন্তু তিনি নামসিদ্ধ মহাত্মা। তার নাম হলো শ্রীশিল ভক্তিদ্বৈত মাধব গোস্বামী মহারাজে আশ্রিত অনিরুদ্ধ প্রভু। অনিরুদ্ধ প্রভু শ্যামবাবা বলতে পাগল, আনন্দে আটখানা। আজকে হঠাৎ কালকে রাত্রে খবর পেয়েছি যে তিনি অসুস্থ হয়ে পড়ে রয়েছেন, তিনি চলে যাবেন। তার আশ্রিতজনরা আমাকে আমাকেও গুরু সদৃশ্য ভালোবাসেন, আমি খুবই চিন্তিত। এখন আপনাদের কাছে আমি মৌন ধারণ করেছি, অনেকে মা মহারাজার মানেটা বোঝে। আমার মৌন ধরনের উদ্দেশ্য হলো লোককে ফাঁকি দেওয়া, অর্থাৎ কেউ যেন বিরক্ত না করে, আমার বাড়িতে চলো এখানে চলো, ও তো বিরক্ত করবে না, এই জন্য। বাস্তবিক আমার হরিকথাই হচ্ছে মৌন, এগুলো মহারাজ জানেন এইসব তত্ত্ব। এখন হয়তো আজকে খবরও নিতে হবে আমাকে, তা আমি আর মৌন কী করে থাকবো, কথা বলতে হতে পারে আজকে রাত্রে। যাই হোক, আপনাদের কাছে তো ঠকিয়ে লাভ নাই। এখানে বলা হচ্ছে এই গৌমাতার ব্যাপারে, যে গোহত্যার ব্যাপারে যে চেতনা জাগরণ, এই গ্রন্থ দিল্লি থেকে এ হয়েছে। এই গ্রন্থ আপনাদের টেবিলে থাকবে, আপনারা কদিন কদিন থাকবে, খালি নেড়ে চেড়ে দেখবেন, এটা এখন দেওয়া যাবে না, এই গ্রন্থ আবার আসবে তারপর ভেতরে, এটা দেখবেন। এটা হচ্ছে বাংলা, এটা বেঙ্গল বাংলা, আর হিন্দিটা হলো এটা, সমস্ত বড় বড় সব। এটা হচ্ছে যারা এই বই, এত বড় বই পাবে না, তাদের জন্য ম্যাস পরিমাণে 10,000-5,000 পুরো ভারতবর্ষ তথা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য এটা হচ্ছে হাইলাইটস, একটা দ্য হাইলাইটস অফ দ্য বুক চেতনা কা জাগরণ, চেতনা জাগরণ। এটা হিন্দি এবং ইংরাজি, এটা দেখবেন নেড়ে ছেড়ে, এর লিফলেটটা দেখবেন, তারপরে যদি সময় হয় তাহলে সুযোগ মতো পেয়ে যাবেন। যাই হোক, এটা টেবিলে দিয়ে দাও এইখানে। এবার প্রশ্ন হলো এই যে অনিরুদ্ধপ্রভুর কী হবে তা জানি না, খুবই চিন্তিত আমি, সেই জন্য আমাকে তো খবর নিতে হবে, আমি কী করব, এই কথা বলা রইল। আর মহারাজেরও খবর নিতে পারছি না, আমার অপরাধ হচ্ছে, মহারাজ আচমকা চলে এসছেন, আমি যা আমি আগে বুঝতে পারিনি, আর আসবেন যে কোথায় থাকবেন কী খাচ্ছেন, আমার অপরাধ হয়ে যাচ্ছে, এগুলো ব্যাপার আছে। যাই হোক, তিনি ক্ষমা করবেন আপনারা সব, বাঞ্ছা কল্প দুর্বশ্যকে বাসিন্দু ভাবেছেন।